الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم সূরাতুল ফাতিহা সবুহ আয়াতিন আউয়ালুহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম উপস্থিত শ্রোতৃমণ্ডলী ও পর্দার আড়ালে বসা আমার মা বোনেরা, আমি আমার একটা উজরের কথা আগেই বলি। গত দুই মাস আগে প্রায় আমার লন্ডন সফরে শরীরে একটু ঠান্ডা লেগে গেছিল, তখন থেকে গলার আওয়াজ বসে গেছে, সঠিকভাবে গলার আওয়াজ হয় না কথা বলার সময়, আর একটা হাতে ব্যথা ধরেছে, এই ব্যথাটাও সারতেছে না। আপনাদেরকে শোনানির উদ্দেশ্য হল দুইটা, একটা উদ্দেশ্য হলো আপনারা যদি মনে মনে দোয়া করেন আল্লাহ যেন আমার গলার আওয়াজ পরিষ্কার করে দেন যাতে আপনাদেরকে কিছু বেশি সময় কথা শোনাইতে পারি, আর একটা উদ্দেশ্য হল কিছুক্ষণ কথা বললেই যেহেতু গলার আওয়াজ নষ্ট হয়ে যায় এজন্য কতক্ষণ কথা বলতে পারি জানি না, যতক্ষণ আল্লাহ সুযোগ দেন ততক্ষণ যেন আপনারা সময়ের মূল্যায়ন করে মনোযোগ দিয়া কথাগুলি শোনার বোঝার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করুন। আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে 30 পারা কুরআন আল্লাহর পবিত্র কালাম, এই 30 পারা কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াবাসী সমস্ত মানুষের হেদায়েতের জন্য। কোরআন নাজিল করেছেন আল্লাহ সমস্ত মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত কি জিনিস? পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে যে পথে চললে পরকালের চিরস্থায়ী জীবনে শান্তি এবং মুক্তি পাওয়া যায় সেই পথ প্রদর্শনের নাম, ওই পথ দেখাইয়া দেওয়ার নাম হেদায়েত। কোরআন সারা দুনিয়ার সমস্ত মানুষকে চিরশান্তির পথ দেখায়, চিরমুক্তির পথ দেখায়। দুনিয়ার কোন স্থায়ী জীবনে কোন পথে চললে চিরকালীন জীবনে পরকালের জীবনে শান্তি এবং মুক্তি পাওয়া যাবে সেই পথ কোরআন কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষকে দেখাবে। এই জন্য আল্লাহ নিজেই কোরআন নাজিলের এক আয়াতে কোরআন নাজিলের কারণ দর্শাইয়া বলেন হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। কোরআন শুধু এক দেশের মানুষের হেদায়েতের জন্য নয়, এক বংশের মানুষের হেদায়েতের জন্য নয়, এক সম্প্রদায়ের মানুষের হেদায়েতের জন্য নয়, বরং সারা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কিন্তু দুনিয়ার সব মানুষ শান্তির পথ মুক্তির পথ চিনার পরও সেই পথ গ্রহণ করে না। যারা হেদায়েতের পথ গ্রহণ করে কোরআনের ভাষায় ভিন্ন আয়াতে আল্লাহ তাদেরকে মুত্তাকিন নামে অভিহিত করেছেন। এজন্য অন্য আয়াতে বলেছেন কোরআন নাজিলের কারণ হুদাল্লিল মুত্তাকিন। এক আয়াতে আল্লাহ বলেন সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি, আর এক আয়াতে বলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। প্রশ্ন জাগতে পারে একই প্রশ্নের দুই জবাব কেন? কোরআন নাজিলের কারণ কি? এক জবাব সমস্ত মানুষের হেদায়েতের জন্য। কোরআন নাজিলের কারণ কি? আর এক জবাব মুত্তাকিনদের হেদায়েতের জন্য। একই প্রশ্নের দুই জবাব দিলেন কেন আল্লাহ? তার কারণ হল কোরআন শান্তি এবং মুক্তির পথ দেখাবার সময় সমস্ত মানুষকেই দেখায়, ওইটা বুঝাইয়া আল্লাহ হুদাল্লিন নাস বলেছেন। কিন্তু সমস্ত মানুষ কোরআনের পথ গ্রহণ করে না, হেদায়েত গ্রহণ করে না। শুধুমাত্র যারা কোরআনের হেদায়েত গ্রহণ করে তাদেরকে মুত্তাকিন বলা হয়, ওইটা বুঝাইয়া আল্লাহ আরেক আয়াতে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। এই ত্রিশ পারা কোরআনের মধ্যে মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকার কথা যে এই ত্রিশ পারা কোরআনে সর্বমোট ১১৪ সুরা আছে। ১১৪টা সুরার মধ্যে সর্বপ্রথম সুরার নাম সুরাতুল ফাতিহা, যা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সুরাতুল ফাতিহার তফসির থেকে কিছু কথা বুঝলে ত্রিশ পারা কোরআন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া লাভ করা যাবে, একটা ধারণা পাওয়া যাবে। যেহেতু এটা তফসিরুল কোরআন এর নামে আজকের এই মুবারক সম্মেলনের আয়োজন, এই জন্য ত্রিশ পারা কোরআনের তফসির সম্পর্কে যাতে আপনারা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারেন, এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সামনে নিয়ে আমি আপনাদের খেদমতে সুরাতুল ফাতিহা তিলাওয়াত করেছি। সুরাতুল ফাতিহার বিভিন্ন নাম আছে, এই নামগুলির অর্থ এবং কেন আল্লাহ এই শব্দ দিয়া সুরাতুল ফাতিহার নামগুলি রাখলেন এর কারণগুলি জানলেই বুঝলেই আশা করি সুরাতুল ফাতিহা যে সমস্ত কোরআনের মূল এবং মর্ম এটা আপনারা অতি সহজে অনুধাবন করতে পারবেন। সুরাতুল ফাতিহার অনেক নাম আছে, সবগুলি নামের আলোচনা একদিনে করে শেষ করা যাবে না। এর মধ্যে সর্বসাধারণের মধ্যে সুরাতুল ফাতেহা একটা নামে বেশি প্রসিদ্ধ, আর শিক্ষিত সমাজের কাছে সুরাতুল ফাতেহা আরেকটা নামে বেশি প্রসিদ্ধ। সর্বসাধারণ এই সুরাটাকে আলহামদু সুরা নামে বেশি চিনে। আলহামদু সুরা বললে সব মুসলমান চিনে এই সুরা। এই আলহামদু সুরা যে এই সুরার এক নাম, এটাও আল্লাহর রাখা নাম সুরাতুল হামদ। আর শিক্ষিত সমাজে এই সুরা সুরাতুল ফাতেহা নামে বেশি প্রসিদ্ধ। সুরাতুল ফাতেহা বললে শিক্ষিত সমাজের সবাই এই সুরাকে বুঝে। এছাড়া এই সুরার আরেক নাম আছে উম্মুল কুরআন। শব্দের আবিধানিক অর্থ হল মা। একটা মা যেহেতু বিভিন্ন সন্তান উৎপাদনের সেন্টার, এই জন্য যে কোনো কেন্দ্র, যে কোনো সেন্টার, যে কোনো মূলকে পরিভাষাগতভাবে মা বলা হয়। যেমন মিথ্যা কথা সকল গুনার মা, এর মর্ম হল মিথ্যা কথা সকল গুনার সেন্টার। যে ব্যক্তি মিথ্যা বলবে সে সব রকমের গুণা করতে পারবে, যে মিথ্যা বলতে পারবে না সে কোন রকমের গুণা করতে পারবে। তাহলে মিথ্যা কথা সকল গুনার মূল বুঝানোর জন্য সকল গুনার মা বলা হয়েছে। এই হিসাবে সুরাতুল ফাতেহা 30 পারা কোরআনের মূল। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ এই সুরার এক নামকরণ করেছেন উম্মুল কুরআন। সুরাতুল ফাতেহা সমস্ত কোরআনের মা, অর্থাৎ সমস্ত কোরআনের মূল। আমাদের বোঝার ব্যাপার সুরাতুল ফাতেহা সমস্ত কোরআনের মূল কিভাবে হইল, অর্থাৎ 30 পারা কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন বিস্তারিতভাবে সবগুলি কথা আল্লাহ সুরাতুল ফাতেহার ভিতরে বলে দিয়েছেন সংক্ষিপ্তভাবে। এ কথাটা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, সুরাতুল ফাতেহা বুঝলে 30 পারা কোরআন সম্পর্কে একটা মোটামুটি ধারণা হবে কিনা? অবশ্যই। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম এর তফসির বা ব্যাখ্যা হল সুরাতুল ফাতেহা। আর সুরাতুল ফাতেহার তফসির বা ব্যাখ্যা হল 30 পারা কোরআন। আর 30 পারা কোরআনের তফসির বা ব্যাখ্যা হল রাসুলের লক্ষ লক্ষ হাদিস। আর রাসুলের লক্ষ লক্ষ হাদিসের তফসির বা ব্যাখ্যা হল 4 ইমামের 4 মজহাব। সাইর ইমামের সাইর মজহাবে যা কিছু আছে সবগুলি রাসুলের হাদিসে আছে। রাসুলের হাদিসে যা কিছু আছে সবগুলি 30 পারা কোরআনে আছে। 30 পারা কোরআনে যা কিছু আছে সবগুলি সুরায়ে ফাতেহার ভিতরে আছে। সুরায়ে ফাতেহার ভিতরে যা কিছু আছে সবগুলি বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আছে। কাজেই 30 পারা কোরআনে বিস্তারিতভাবে যা কিছু আছে সব কিছুই যেহেতু সুরাতুল ফাতেহার ভিতরে আল্লাহ সংক্ষেপে উল্লেখ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ এই সুরার এক নামকরণ করেছেন উম্মুল কোরআন। এর অর্থ হল সমস্ত কোরআনের মূল। আমরা একটু যাচাই করে দেখার চেষ্টা করি 30 পারা কোরআনের সবগুলি বিষয় সুরাতুল ফাতেহার ভিতরে কিভাবে আছে। মৌলিকভাবে 30 পারা কোরআনের মধ্যে তিনটা বিষয় আলোচনা করা হয়েছে। একটা বিষয়ের নাম আকাইদ, একটা বিষয়ের নাম আমাল, একটা বিষয়ের নাম মুআমালাত। ধর্ম সম্পর্কে কি আকীদা বিশ্বাস রাখতে হবে এর বিবরণের নাম আকাইদ। ধর্ম পালনের জন্য কি কাজকর্ম করতে হবে এটার নাম হইল আমাল। আর দুনিয়ার জীবনে বসবাস করতে গিয়া কি কি কাজকর্ম করতে হবে এর নাম হল মুআমালাত। ধর্মীয় আকিদা বিশ্বাস, ধর্মীয় কার্যকলাপ, দুনিয়ার জীবনের সংসারদারি কার্যকলাপ, এই তিনটা হল তিসপাড়া কোরআনের আলোচ্য বিষয়। এই তিন বিষয়ের বাইরে কোরআনে কোনো আলোচনা নাই। এই তিন বিষয় ছাড়া মানুষের জীবনে আর কোনো বিষয় নাই। দেখেন কথা বুঝেন কিনা, এই তিনটা বিষয় ছাড়া কোরআনের ভিতরে আর কোনো বিষয় নিয়ে আলোচনাও নাই। এই তিনটা বিষয় ছাড়া মানুষের জীবনে আর কোনো বিষয়ও নাই। একটা বিষয় হল ধর্ম সম্পর্কে আমার কিরকম আকিদা বিশ্বাস রাখতে হবে, এটাকে কোরআনের ভাষায় আকাইদ বলা হয়। আর একটা বিষয় হল ধর্ম পালনের জন্য আমার কি কি কাজ করতে হবে, এটাকে কোরআনের ভাষায় আমাল বলা হয়। আর একটা বিষয় হল দুনিয়ার সংসার জীবনে আমার কি কি করতে হবে, এটাকে কোরআনের ভাষায় মুআমালাত বলা হয়। বুঝে থাকলে বলুন, এই তিন বিষয়ের বাইরে মানব জীবনের আর কোন বিষয় হতে পারে না। সুতরাং মানুষের জীবনে যত বিষয় আছে সব বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিসপাড়া কোরআনে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, আর সূরাতুল ফাতিহার ভিতরে এই তিন বিষয় সংক্ষেপে আলোচনা করেছেন। এবার আমরা সূরাতুল ফাতিহার কোন আয়াতে তিন বিষয়ের কোন বিষয় আলোচনা করেছেন একটু বোঝার চেষ্টা করি। সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। গোটা জগৎটার প্রতিপালক, প্রতিপালন করার মালিক আল্লাহ। আল্লাহ যদি কারো লালন পালনের ব্যবস্থা না করেন, সারা দুনিয়াবাসী সম্মিলিতভাবেও তার লালন পালনের ব্যবস্থা করতে পারবে। একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা কথাটা বোঝার চেষ্টা করি। মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তনের দুধ পান করতে হবে। এই জন্য সন্তান গর্ভে থাকা অবস্থাতেই মায়ের স্তনে দুধ তৈরি হতে থাকে। কোন বৈজ্ঞানিক তৈরি করে দেয়? সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানের খাদ্য মায়ের স্তনের মধ্যে উৎপাদন করে দেয় কি কোন বৈজ্ঞানিক? না, আল্লাহ। আল্লাহ মায়ের স্তনের মধ্যে দুধ সৃষ্টি করে দেন বলেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তা পান করতে পারে। ভূমিষ্ঠ হওয়ার পরও যদি মায়ের স্তনের দুধ আল্লাহ শুকাইয়া দেন, এই সন্তান মায়ের স্তনের দুধ পান করার সুযোগ থেকে বঞ্চিত থাকতে বাধ্য। এই সাধারণ একটা কুলের সন্তানের উদাহরণের দ্বারাই আমরা সহজে বুঝে নিতে পারি যে গোটা জগৎবাসীর প্রতিপালনকারীকে। তবে যেমন ভাবে আল্লাহ সরাসরি সন্তানের মুখে আসমান থেকে দুধ ঢেলে দেন না, মায়ের স্তনের মাধ্যমে দেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছুর মাধ্যমে জগৎবাসীকে লালন পালন করেন, মাঝে মধ্যে মাধ্যম ছাড়াও করেন। একটা গল্প আছে বড় চমৎকার। একটা লোক জ্ঞানী ছিল, কিন্তু ধন সম্পদের অভাবে সে পথের ভিখারি হইয়া গেছে। রাজার দরবারে ভিক্ষা করতে গেল। রাজা ছিল বকিল, কৃপণ। রাজা তাকে ভিক্ষা না দিয়া তাড়াইয়া দেওয়ার জন্য বলল যে আমি তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক আল্লাহ, তুমি আল্লাহর কাছে চাও। দিবার লাগি হয়েছে নি না টগানির লাগি হয়েছে? আমি দেওয়ার মালিক না, দেওয়ার মালিক আল্লাহ, তুমি আল্লাহর কাছে চাও। ভিখারি ধনের অভাবে ভিখারি হইতে পারে, জ্ঞানের অভাব ছিল না তার, সে ভিখারি জবাব রাজাকে জবাব দিল আমি আল্লাহর কাছে চাইছিলাম। আল্লাহ বলছেন আল্লাহ আসমান থেকে কারো পকেটে পয়সা ঢেলে দেবেন না, তোমার মাধ্যমে দেবেন, এই জন্য তোমার কাছে আসছি। যেমন ভাবে মায়ের মাধ্যমে আল্লাহ সন্তানকে লালন পালন করেন, ঠিক তেমনি ভাবে সরকারের মাধ্যমে আল্লাহ জনগণকে লালন পালন করেন। মায়ের স্তনে দুধ না দিলে সন্তান সন্তানকে যেমন মায়ের লালন পালন করার ক্ষমতা রাখে না, সরকারকে আল্লাহ তৌফিক না দিলে জনগণকে লালন পালন করার তৌফিকও সরকারে রাখে না। সন্তানকে লালন পালন করেন আল্লাহ মায়ের মাধ্যমে, আর দেশের জনগণকে লালন পালন করেন আল্লাহ সরকারের মাধ্যমে। এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝে নিতে পারি সন্তানের লালন পালনের মালিক মা না মাধ্যম, মালিককে। ঠিক তেমনি ভাবে জনগণের লালন পালনের মালিক সরকার না মাধ্যম, মালিককে আল্লাহ। এটা আকীদা বিশ্বাস, রব্বিল আলামিনের ভিতরে এই আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয়েছে। আমরা যদি শুধু এই একটা আকীদা যদি আমাদের অন্তরে মজবুত করে নিতে পারি যে সমস্ত জগৎবাসী আমার লালন পালনের মাধ্যম হতে পারে, মালিক নয়, আমার লালন পালনের মালিক একমাত্র আল্লাহ, তখন আমি হারাম উপায়ে সম্পদ উৎপাদনের চেষ্টা করব না। কেন? মালিকের কাছে কি জবাব দেব? এই ইয়াকিন, এই আকীদা, এই বিশ্বাস যার অন্তরে যত বেশি মজবুত সে হালাল রুজিতে তত বড় মজবুত। এই ধর্মীয় আকীদা বিশ্বাস যার মধ্যে যে পরিমাণ দুর্বল, হালাল রুজিতে সে ওই পরিমাণ দুর্বল, সে সেই পরিমাণ হারাম উপায়ে চেষ্টা করবে রুজি রোজগার করার। তাই আমাদের ধর্মের বিশুদ্ধ আকীদা বিশ্বাস আমাদেরকে অন্যায়ভাবে হারাম উপায়ে রুজি রোজগারের পথ থেকে ফিরাইতে পারে। ধর্মীয় আকীদা বিশ্বাস মজবুত থাকলে অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে, হারাম রুজির থেকে ফিরাবার জন্য কোন রকমের শাসন ব্যবস্থার দরকার হয় না। আমার ধর্মের আকীদা বিশ্বাসই আমাকে হারাম ব্যবস্থা থেকে ফিরাতে পারে। এর একটা সহজ উদাহরণ ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে আমরা সব বুঝতে পারি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশাল মুসলিম সাম্রাজ্যের প্রধান শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরত উমর খুব সাদা সিধা ভাবে চলত, জনগণকে যে পরিমাণ খানার ব্যবস্থা দিতে পারতেন নিজে ওই মানের খানা খাইতেন, এর চেয়ে উন্নত কোয়ালিটির খানা উমরে খাইতেন না। জনগণকে যে মানের পোশাক দিতে পারতেন নিজে ওই মানের পোশাক পরতেন, এর চেয়ে উন্নত মানের পোশাক পরতেন না। এই জন্য আগের থেকে যারা চিনত না তারা উমরকে দেখলে কল্পনাও করতে পারত না যে এই লোকটাই খলিফা উমর। এই খলিফা উমর একদিন মরুভূমির রাস্তা দিয়া যাইতেছিলেন, সাথে খাবার মতো কিছু ছিল না, পেটে বড় খিদা লাগলো। দেখলেন মরুভূমিতে একটা এক পাল ছাগলের একটা রাখাল, একটা ছাগলের দুধ দোহন করে নিজে পান করল। খলিফা উমর রাখালকে বললেন আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে পান করতে দাও, আমি মুসাফির, আমার সাথে খাওয়ার কিছু নাই। রাখাল খলিফা উমরকে চিনল না। রাখাল বলল এই ছাগলের পালের মালিক আমি নই, মালিক আরেকজন, আমি তার বেতনভোগী চাকর। ফতের কোন মুসাফিরকে মালিকের ছাগলের দুধ পান করতে দেওয়ার পারমিশন নাই আমার, এই জন্য তোমাকে আমি কোন ছাগলের দুধ দিতে পারবো না। খলিফা উমর চিন্তা করলেন আল্লাহর কাছে কি জবাব দেব, এই রকম আকীদা তোমার অন্তরে কি পরিমাণ মজবুত আছে আমার একটু পরীক্ষা করা দরকার। তাই খলিফা উমর রাখালকে বললেন তুমি একটা কাজ করো, একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, তুমি কিছু টাকা পাইলাম বেতনের অতিরিক্ত, আমি একটা ছাগলের মালিক হইলাম, আর ছাগলের দুধ দোহন করে আমি পান করলাম, আমার ক্ষুধা নিবারণ হইল। মালিক যদি গনে দেখে ছাগলের পাল একটা কম, জিজ্ঞেস করে একটা কম কেন, তুমি বলবা যে একটা ছাগল বাঘে খাইয়া ফেলছে। এই কথা বলার সাথে সাথে ছাগলের রাখাল এই মুসাফির বেশি উমরের প্রতি চটে গেল, খেপল। রাখাল বলে, এই বেটা মুসাফির, তোর কথা মতে একটা ছাগল যদি আমি তোর কাছে বিক্রি করে দেই, আর মালিকে একটা ছাগল কম কেন জিজ্ঞেস করলে আমি যদি বলি একটা ছাগল বাঘে খাইয়া ফেলছে, অবশ্যই আমার মালিক আমাকে বিশ্বাস করবে। কিন্তু তুই আমাকে বলতে হবে, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন একটা ছাগল কি করেছিল, তখন কি জবাব দেব। এই ঘটনার থেকে আমরা কি বুঝতে পারি, আমি যদি দুনিয়াতে কোন রকমের অন্যায় অত্যাচার জুলুম অবিচার হারাম কাজ করি, সারা দুনিয়াবাসীকেও যদি ফাঁকি দিতে পারি, দেশের সরকারকেও যদি ফাঁকি দিতে পারি, সেনাবাহিনীকেও যদি ফাঁকি দিতে পারি, প্রশাসনের লোককেও যদি ফাঁকি দিতে পারি, কাল হাসরের মাঠে শেষ বিচারের দিনে আল্লাহকেও কি ফাঁকি দিতে পারব। সুতরাং ইসলাম ধর্মের আকীদা বিশ্বাস যার অন্তরে মজবুত হবে, তাকে ভালো পথে চালাবার জন্য কোন শাসনের দরকার হবে না, ধর্মীয় আকীদা বিশ্বাস তাকে ভালো মানুষ রূপে গড়ে তুলবে। এই জন্য 30 পারা কোরআনে যে তিনটা আলোচ্য বিষয় আছে, এর মধ্যে একটা হল ধর্মীয় আকীদা বিশ্বাস, দুই নম্বর আলোচ্য বিষয় হল ধর্মীয় কার্যকলাপ যাকে আমল বলা হয়। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কুরআন তেলাওয়াত করি, তসবিহ পড়ি, ওয়াজিফা পড়ি, জিকির করি, হজ করি, যাকাত দেই, এইগুলি ধর্মীয় কার্যকলাপ আমল। এই ধর্মীয় আমল হল 30 পারা কোরআনের দ্বিতীয় আলোচ্য বিষয়। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো প্রথম আলোচ্য বিষয় কোনটা? আকাইদ। দুই নম্বর হইল আমল। 30 পারা কোরআনে আল্লাহ আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সুরাতুল ফাতেহার ভিতরে ইয়াকা নাবুদু, আমরা তোমারই এবাদত করি, এর ভিতরে আমল সম্পর্কে আলোচনা করেছেন। ইয়াকা নাবুদু, রব্বিল আলামিনের ভিতরে আকিদার ব্যাপারে আলোচনা করেছে, লিল্লাহির মধ্যে আকিদার আলোচনা করা হয়েছে, আর রহমানির রাহিমের মধ্যে আকিদার ব্যাপারে আলোচনা করা হয়েছে, আর ইয়াকা নাবুদুর মধ্যে আমলের আলোচনা করা হয়েছে, আর সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এর মধ্যে আকীদা আমল মুআমালাত তিনটার ব্যাপারে আলোচনা করা হয়েছে। সুতরাং 30 পারা কোরআনে আকীদা আমল এবং মুআমালা এই তিন ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সুরাতুল ফাতিহার ভিতরে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এই জন্য আল্লাহ সুরাতুল ফাতিহার নাম রেখেছেন উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মূল। এই তিনটা বিষয়ের মধ্যে আবার আকীদা তিন ভাগে বিভক্ত, তৌহিদ, রেসালত, কিয়ামত, আল্লাহর একত্ববাদের বিশ্বাস, নবী রসুলগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। এই আল্লাহর একত্ববাদের বিশ্বাস, নবী রসুলগণ সম্পর্কে বিশ্বাস এবং পরকাল সম্পর্কে বিশ্বাস, এই তিন রকমের আকীদার আলোচনা আল্লাহ 30 পারা কোরআনে করেছেন বিস্তারিত ভাবে, সুরাতুল ফাতিহার ভিতরে করেছেন সংক্ষিপ্ত ভাবে। প্রথমটার নাম হল তৌহিদ, আল্লাহর একত্ববাদের বিশ্বাস, এর আলোচনা লিল্লাহির মধ্যে করা হয়েছে, রব্বিল আলামিনের মধ্যে করা হয়েছে, আর রহমানের মধ্যে করা হয়েছে। রেসালতের আলোচনা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের মধ্যে করা হয়েছে, কিয়ামতের আলোচনা মালিক ইয়াউমিদ দিনের মধ্যে করা হয়েছে। তৌহিদ রেসালত কিয়ামত তিন রকমের আকিদার আলোচনা তিসপারা কুরআনে আল্লাহ করেছেন বিস্তারিতভাবে, সূরাতুল ফাতিহার ভিতরে করেছেন সংক্ষিপ্তভাবে। এই জন্য সূরাতুল ফাতিহাকে আল্লাহ উম্মুল কুরআন নামে নামকরণ করেছেন। তৌহিদের আকিদা আবার তিন প্রকার, তৌহিদ ফিস জাত, তৌহিদ ফিস সিফাত, তৌহিদ ফিল আফআল। আল্লাহর সত্তাগত একত্ববাদ, আল্লাহর গুণগত একত্ববাদ, আল্লাহর কার্যাবলীর একত্ববাদ। আল্লাহর সত্তার মতো দ্বিতীয় কোন সত্তা নাই, আল্লাহর গুণের মতো আর কারো গুণ নাই, আল্লাহ যে কাজ করতে পারেন সেই কাজও আর কেউ করতে পারে না। এই তিনটা বিষয় আল্লাহ তিসপারা কোরআনে আলোচনা করেছেন বিস্তারিতভাবে, সূরাতুল ফাতিহার ভিতরে আলোচনা করেছেন সংক্ষিপ্তভাবে। এই জন্য আল্লাহ সূরাতুল ফাতিহার নামকরণ করেছেন উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মূল। আল্লাহর সত্তাগত একত্ববাদের আলোচনা করেছেন আল্লাহ লিল্লাহি শব্দের মধ্যে, গুণগত একত্ববাদের আলোচনা করেছেন আর রহমান শব্দের মধ্যে, আর কার্যাবলীর একত্ববাদের আলোচনা করেছেন আল্লাহ রব্বিল আলামিন এই শব্দের মধ্যে। কিভাবে কিভাবে প্রশ্নের জবাব দিতে গেলে এই একটা বিষয়ের আলোচনায় সারা রাত শেষ হয়ে যাবে, বাকি সামনের আলোচনাগুলি করা যাবে না। আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে এতটুকু বোঝাবার চেষ্টা করলাম যে আল্লাহ সূরাতুল ফাতিহার এক নাম রাখছেন উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মূল। কোন কারণে? কারণ তিসপারা কোরআনে আল্লাহ যা কিছু সবিস্তারে আলোচনা করেছেন, তিসপারা কোরআনের ভিতরে সবগুলি সংক্ষেপে আলোচনা করেছেন। সুতরাং বিস্তারিত ভাবে তিসপারা কোরআনে যা কিছু আছে সংক্ষেপে সূরা ফাতিহার মধ্যেও আছে। এই জন্য সূরা ফাতিহাকে সমস্ত কোরআনের মূল বলা হয়েছে। এই সূরার আরেক নাম সূরাতুস শিফা, সূরাতুস শিফা। শিফা অর্থ আরোগ্য, রোগ মুক্তি, চিকিৎসা। এই সূরাকে আল্লাহ চিকিৎসার সূরা নামে নামকরণ করলেন কেন, রোগ মুক্তির নামে নামকরণ করলেন কেন? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মরণ ছাড়া আর যত রোগ আছে, মরণ শুধু সূরায়ে ফাতিহা হইরা ফু দিলে যার মরণের সময় হইছে সে মরণ থেকে রক্ষা পাইবে না। এছাড়া মানুষের জীবনে যত রকমের রোগ আছে সকল রোগের চিকিৎসা হবে সূরায়ে ফাতিহা পরে ফু দিলে। সূরায়ে ফাতিহা সর্বরোগের চিকিৎসা। এই সূরাতুস শিফা এর অর্থটা বলা মাত্রই আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত যে সূরা ফাতিহা যদি সর্বরোগের চিকিৎসা হয় তাইলে ডাক্তারের কি দরকার, ঔষধের কি দরকার, হাসপাতালের কি দরকার, ফার্মেসির কি দরকার? কি বলেন, প্রশ্ন জাগাটা ঠিক না? প্রশ্নটা কি বেঠিক? সূরা ফাতিহা যদি সর্বরোগের চিকিৎসা হয় তাইলে ঔষধেরই কি দরকার, ফার্মেসিরই কি দরকার, হাসপাতালেরই কি দরকার, ডাক্তারেরই কি দরকার? এই প্রশ্নের জবাব বোঝার জন্য মুফাসসিরিনে কেরামের আরেকটা কথা আমাদের স্মরণ রাখা দরকার। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন হাদিস শরীফে যে আল্লাহ রসুল বলেছেন সূরা ফাতিহা সর্বরোগের চিকিৎসা, সূরা ফাতিহা পড়ে ফু দিলে মরণ ছাড়া সকল রোগ ভালো হয়। এর জন্য দুইটা শর্ত আছে। কাজেই সূরা ফাতিহা সর্বরোগের চিকিৎসা বিনা শর্তে না দুইটা শর্তে? এই দুইটা শর্ত আমাদের স্মরণ রাখা দরকার। একটা শর্ত হইল যে মুখে সূরা ফাতিহা পরে ফু দিবে সেই মুখটা আল্লাহর পছন্দসই মুখ হতে হবে। এটা কত নম্বর শর্ত? এক নম্বর শর্ত। এই জন্য কোন সাধারণ মুসলমান রোগ মুক্তির জন্য যদি পানি পরা নিতে যায়, ফু নিতে যায়, দেশের প্রেসিডেন্টের কাছে যায় না, প্রধানমন্ত্রীর কাছে যায় না, এমপির কাছে যায় না, মসজিদের মুয়াজ্জিনের কাছে যাইতে পারে কিন্তু দেশের প্রেসিডেন্টের কাছে যায় না। কারণ মুসলমান যতই অশিক্ষিত হোক, একজন মুসলমান যতই মূর্খ হোক, তার ইয়াকিন তার আকিদা, তার বিশ্বাস। দেশের সরকার হইলে আল্লাহর পছন্দসই হওয়া যায় না, আল্লাহ বিল্লাহ করতে পারলে আল্লাহর পছন্দসই হওয়া যায়, আল্লাহরে ডাকলে আল্লাহর পছন্দসই হওয়া যায়, দেশের শাসন ক্ষমতা দখল করতে পারলে আল্লাহর পছন্দসই হওয়া যায় না। এই কারণে কোন সাধারণ মুসলমানও প্রেসিডেন্টের কাছে ফানি ফোরা আনার লাগে যায় না, প্রধানমন্ত্রীর কাছে যায় না, এমপির কাছে যায় না, মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, মুয়াজ্জিন সাহেবের কাছে যায়, মাদ্রাসার শিক্ষকের কাছে যায়। কেন? তারা আকীদা বিশ্বাস, এরা আল্লাহ বিল্লাহ করে, এরা আল্লাহরে ডাকে, এই জন্য এদের মুখ আল্লাহর কাছে পছন্দসই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সূরা ফাতিহা সর্বরোগের চিকিৎসা হওয়ার জন্য দুই শর্ত। প্রথম শর্ত, যে মুখে ভরে ফু দিবে সেই মুখটা আল্লাহর পছন্দসই মুখ হতে হবে। কার মুখ আল্লাহর কাছে পছন্দসই এটা আমি জানি না, আমার কাছে এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু যে আল্লাহর হুকুম যত বেশি মানিয়া চলবে সে আল্লাহর তত বেশি পছন্দসই হবে, যা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। এটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। এই জন্য আল্লাহর হুকুম মানিয়া বেশি বেশি পরিমাণে যারা মানিয়া চলেন তাদের কাছ থেকে ফু নিলে আমার এই ফুয়ের দ্বারা বেশি বেশি কাজ হবে, এটাই সঠিক ধারণা। দুই নম্বর শর্ত হইল, যে লোকে রোগের চিকিৎসার জন্য ফু নিবে সেই লোকের আল্লাহর কালামের গুণাগুণের প্রতি পূর্ণ ইয়াকিন বিশ্বাস থাকতে হবে। ফু দেওয়ালার মুখ আল্লাহর কাছে পছন্দসই হতে হবে, ফু গ্রহণ করনেওয়ালার ইয়াকিন আল্লাহর কালামের উপর মজবুত থাকতে হবে। এখন আমি একজনকে আল্লাহর পছন্দসই মুখ আমি মনে করলাম, বাস্তবে যদি আল্লাহর পছন্দসই না হইয়া থাকে তার ফুর দ্বারা আমার কাজ হবে না। অথবা ফু দেওয়ালার মুখ আল্লাহর পছন্দসই ছিল, কিন্তু যে ফু নিল তার মনে যদি সন্দেহ থাকে নিলাম তো ফানি ভরা, কাজ ওইব কি না কে জানে, তখনও তো এটার দ্বারা কোন ফল হবে না। এই দুইটা শর্তের কোন একটা শর্তের যেখানে অভাব হবে সেখানের জন্য বিকল্প ব্যবস্থা হইল ডাক্তার, ঔষধ, হাসপাতাল। ডাক্তার, ঔষধ, ফার্মেসি, হাসপাতাল, এগুলি হল বিকল্প ব্যবস্থা। যেখানে আমার দুই শর্তের অভাব হয় সেখানে আমি ডাক্তারের কাছে যাব, যেখানে দুইটা শর্ত আমার পুরোপুরি আছে। আল্লাহর রসুল বলেন কোন ডাক্তারের দরকার হবে না, কোন হাসপাতালের দরকার হবে না, কোন ঔষধের দরকার হবে না। সূরায়ে ফাতিহা সর্বরোগের চিকিৎসা, শুধু মরণের কোন চিকিৎসা নাই, আর বাকি সব রোগের চিকিৎসা সূরায়ে ফাতিহা। হাদিস শরীফে এই ব্যাপারে একটা চমৎকার ঘটনাও আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একদল সাহাবায়ে কেরাম সফরে গেলেন, সন্ধ্যার সময় বিদেশ সফরে এক বস্তির মানুষের কাছে রাত্রে থাকার জন্য জায়গা চাইলেন, ওরা তাদেরকে থাকার জায়গা দিল না, তারা খোলা মাঠের মধ্যে রাত্রি যাপন করলেন। এই রাত্রেই ওই বস্তির সর্দার রে সাফে কাটল, সাফে কাটার যত চিকিৎসা তারা জানত সব রকমের চিকিৎসা করল, কোনো ফল হইল। শেষ পর্যন্ত বস্তির মানুষ যে সমস্ত সাহাবায়ে কেরামকে রাত্রে থাকার জায়গা দিল না, এই সমস্ত সাহাবায়ে কেরামের কাছে এসে বলল যে তোমরা কি সাফে কাটার কোন চিকিৎসা জানো? তারা বললেন জানি কিন্তু বিনামূল্যে করব না, তোমরা যেহেতু আমাদেরকে রাত্রে তাহার মতো জায়গা দিছ না এই জন্য তোমরা চিকিৎসা আমরা বিনা পয়সায় করব না। দুপক্ষে কন্ট্রাক্ট হইল, ছাগলের বিশাল এক পাল দেখাইয়া কইল যে তোমরা যদি আমাদের এই সর্দারের সাফে কাটার চিকিৎসা করতে পারো এই এক পাল ছাগল তোমাদেরকে দিয়া দেব। তাদের মধ্যে একজন সাহাবি সুরাতুল ফাতেহা পরে সাফে কাটা রুগীকে ফু দিলেন, সুরাতুল ফাতেহা পরে ফু দেওয়ার সাথে সাথে সাফে কাটা রুগী ভালো হয়ে গেল। হাদিসের মধ্যে সুরায়ে ফাতেহা পরে ফু দিলে যে সর্বরোগের চিকিৎসা হয় তার বাস্তব প্রমাণ আছে কি নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার এক নাম রাখছেন সূরাতুশ শিফা। ওইখানে ঔষধের চিকিৎসা সফল হইল না সূরায়ে ফাতিহার চিকিৎসা সফল হইল? সূরায়ে ফাতিহার চিকিৎসা সফল। দুনিয়াতে যত ডাক্তার আছে, যত বড় বড় ডাক্তার আছে আর যত ভালো ভালো ঔষধ আছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখে এই কথা বলে দেয় না যে গ্যারান্টি দিলাম রোগ সারবে। ডাক্তার বলে ব্যবস্থা দিলাম রোগ সারতেও পারে নাও সারতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন সূরাতুল ফাতিহা পরে ফু দিলে রোগ সারবেই, যদি মুখটা আল্লাহর কাছে কবুল হয় আর ফুল গ্রহণকারীর ইয়াকিন যদি মজবুত হয়। তাইলে সূরাতুল ফাতিহার দ্বারা রোগের চিকিৎসাটাই মূল চিকিৎসা, ঔষধ হইল তার বিকল্প। যেখানে শর্ত পাওয়া যাবে না সেখানে, শর্ত যেখানে পাওয়া যাবে না সেখানে চিকিৎসার বিকল্প হইল ঔষধ আর ফার্মেসি আর হাসপাতাল আর ডাক্তার। এই সুরার আরেক নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার আরেক নাম রাখছেন সূরাতু তালিমিল মাসআলা। বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করার নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার সূরা। বান্দা কোন নিয়মে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে সেই নিয়ম এই সূরার ভিতরে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরাতু তালিমিল মাসআলা, দোয়ার নিয়ম শিক্ষা দেওয়ার সূরা। কি নিয়ম আল্লাহ সূরার ভিতরে শিখাইছেন দেখুন। প্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। এর মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে তুমি দোয়া করবে আগে সেই আল্লাহর প্রশংসা কর। দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমানির রাহিম, আল্লাহ অত্যন্ত মেহরবান অতিশয় দয়ালু। এখানে শিক্ষা দিয়েছেন দ্বিতীয় পর্যায়ে তুমি আল্লাহর গুণগান গাও। তিন নম্বর আয়াতে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, এখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তুমি যে আল্লাহর কাছে দোয়া করবে ওই আল্লাহকে মর্যাদা দাও। চতুর্থ আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তুমি আল্লাহর কাছে দোয়া করবে কোন সম্পর্কের কারণে আর আল্লাহ তোমার দোয়া কবুল করবেন কোন কারণে, বলতে হবে তোমাকে আল্লাহর সাথে তোমার সম্পর্কটা কি। যদি আল্লাহর সাথে তোমার কোন সম্পর্কই না থাকে, যদি তোমার সাথে আল্লাহর কোন সম্পর্কই না থাকে, তোমার অধিকার নাই দোয়া করার, আল্লাহরও দরকার নাই কবুল করার। কাজেই তোমার আগে বলতে হবে আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি। এই প্রশ্নের জবাব আল্লাহ শিক্ষা দিয়েছেন চতুর্থ নম্বর আয়াতে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, সুতরাং আমরা হইলাম তোমার গোলাম আর তুমি হইলা আমাদের মনিব। গোলামে যদি মনিবের কাছে না চায় চাইবে কার কাছে, আর মনিবে যদি গোলাম রে দান করে না দান করবে কারে। সুতরাং সাত নম্বর আয়াতে আল্লাহ আমাদের দোয়া করার কি নিয়ম শিক্ষা দিলেন যে আল্লাহর সাথে আমার সম্পর্ক কি, যে আমার জানা থাকতে হবে। বুঝে থাকলে এবার বলুন, আমি যদি আল্লাহর গোলামি করি না তাহলে আল্লাহর কাছে দোয়া করে কবুল হওয়ার আশা করতে পারি? কাজেই দোয়া কবুলের জন্য এই নিয়ম শিক্ষা দেওয়া হইল, আল্লাহর গোলামি করো, আল্লাহরে মনিব বানাও, আল্লাহর কাছে গোলাম হইয়া তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ মনিব হইয়া তোমাকে দান করবে। পাঁচ নম্বর আয়াতে বলছেন যে এবার তুমি কি বলতে চাও বলো। প্রথম নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন আল্লাহর প্রশংসা করো, দুই নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন আল্লাহর গুণগান গাও, তিন নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন আল্লাহকে মর্যাদা দাও, চতুর্থ নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি বলো, পাঁচ নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন এবার বলো তোমার আসলে তোমার বক্তব্য কি, তুমি কি চাইতে চাও বলো। সে আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, এটা হলো তোমার চাওয়ার মতো জিনিস, এটা তোমার চাওয়ার মতো জিনিস, আল্লাহ আমারে সোজা পথ দেখাও। আমি আগেই বলেছি তিস পারা কোরআন হইল সূরাতুল ফাতিহার তফসির। কাজী সূরাতুল ফাতিহার তফসির কি এক রাতেই শেষ হবে আশা করেন? কিছুতেই নয়। শুধু আমি একটু আইডিয়া দিতে চাই আপনাদেরকে যে তিসপাড়া কোরআনের সবকিছু বিষয় সুরাতুল ফাতিহার ভিতরে কিভাবে আছে। সুরাতুল ফাতিহার ভিতরে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ দেখাও, কোথায় যাওয়ার পথ, যে জান্নাত থেকে আমরা এসেছিলাম আবার ফিরে সেই জান্নাতে যাওয়ার পথ। দুনিয়াতে মানুষ এসেছে জান্নাত থেকে, সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে এবং আদি মাতা হাওয়াকে আল্লাহ প্রথমে জান্নাতে দিয়েছিলেন, সেখান থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন, আর পাঠাবার সময় বলে দিয়েছেন তোমাদেরকে চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার রাস্তা আমি দেখাব, ওই রাস্তাটার নাম ওই সিরাতে মুস্তাকিম, ওই রাস্তাটার নাম ওই সুদাপথ। সুতরাং সুরাতুল ফাতিহার ভিতরে বন্দা আল্লাহর কাছে চায় যে পথে জীবন যাপন করলে আমরা দুনিয়ার জীবন শেষে সুজা জান্নাতে যেতে পারবো, ওই পথটা আমাদেরকে দেখাও। মূল বক্তব্য কত নম্বর আয়াতে? পাঁচ নম্বরে। ৬ নম্বর এবং ৭ নম্বর আয়াত হইল মূল বক্তব্যের ব্যাখ্যা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের পথই জান্নাতে যাওয়ার সোজা পথ। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, যারা পথভ্রষ্ট নয়, যারা অভিশপ্ত নয়, তারা যে পথে জীবন যাপন করেছেন সেই পথটাই হল দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। দ্বাল্লিন পর্যন্ত সূরা শেষ হইল, শেষ করার পরে আমিন বলা সুন্নত, এটা কোরআন শরীফের অংশ নয়, দুয়ার আদব। আমিন বলাটা কোরআন শরীফ সুরাতুল ফাতিহার পরে যে আমিন, এই আমিন কোরআন শরীফের অংশ না দুয়ার আদব? কেন এই আদব শিক্ষা দেওয়া হইল? এই সুরার তফসিরে লেখা আছে আল্লাহ যেহেতু এই সুরার মাধ্যমে দোয়া করার নিয়ম শিক্ষা দিয়েছেন বলে এই সুরার নাম সুরাতু তালিমুল মাসআলা রেখেছেন। এই সুরার শুরুতে আলহামদু শব্দ ব্যবহার করেছেন এবং শেষে আমিন বলার নিয়ম শিক্ষা দিয়েছেন। সুতরাং আলহামদু শব্দের দ্বারা মুনাজাত শুরু করা সুন্নত এবং মুনাজাত শেষ করে আমিন বলা সুন্নত। আমরা অনেকে না জানার কারণে অথবা অনেকে বেখিয়ালের কারণ, খেয়াল না করার কারণ, আমরা আলহামদু শব্দ দিয়া দোয়া শুরু করি না, দোয়ার শুরুতেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, আমিন অর্থ কবুল করো। বলার আগেই কবুল করবেন না বলার পরে? শুরুতেই কইলাম আমিন, কি কবুল করবেন? বুঝে থাকলে বলুন তো, দোয়ার শুরুতে আমিন বলা নিয়ম না নিয়মের খেলা? নিয়মের খেলা। আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করা এটা সুন্নতের খেলাফ, আলহামদু শব্দের দ্বারা মুনাজাত শুরু করা সুন্নত। মুনাজাত শেষ করার পরে এবার বলো আমিন, আল্লাহ যা কইলাম তুমি কবুল করো, দোয়া শেষ করে আমিন বলা সুন্নত, আর দোয়ার শুরুতে আলহামদু শব্দের দ্বারা দোয়া শুরু করা সুন্নত। এই নিয়মটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে শিক্ষা দিয়েছেন, এই জন্য আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরাতু তালিমিল মাসালা, দোয়ার নিয়ম শিক্ষা দেওয়ার সূরা। এই সূরার আরেক নাম সাবউল মাসানি, সাবুনের অর্থ সাত আর মাসানি অর্থ বারবার, সাবুন অর্থ সাত আর মাসানি অর্থ বারবার। এই সুরার সাতটা আয়াত আছে, সাতটা আয়াত, এই জন্য সাবুন নাম রাখা হয়েছে। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন সুরাতুল ফাতিহাতি সাবু আয়াতিন আব্বালুহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার সাতটা আয়াত আছে, এর প্রথম আয়াত পড়ার আগে বিসমিল্লাহ, প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া নিয়ম, প্রথম আয়াত হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যেহেতু এটা প্রথম আয়াত, এই কারণে সূরার শুরু হিসাবে আল্লাহ রাসূল আগে বিসমিল্লাহ পড়িয়া এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরার প্রথম আয়াত আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। এই সুরায় আয়াতের সংখ্যা সাতটা হওয়ার কারণে সাবুন করে নাম রাখা হয়েছে, আর মাসানি অর্থ বারবার, দুই কারণে এই সুরারে মাসানি করে নাম রাখা হয়েছে। এক কারণ হইল এই সুরা নাযিল হইছে বারবার, মক্কি জিন্দিগিতে একবার, মদনী জিন্দিগিতে আরেকবার। রসুল মক্কায় থাকাকালে সুরাতুল ফাতিহা একবার নাজিল হইছে, হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে সুরাতুল ফাতিহা আরেকবার নাজিল হইছে। একবার নাজিল হইল না বারবার, এই জন্য এই সুরার নাম মাসানি, বারবার নাজিল হওয়ার মতো সুরা। আরেকটা কারণ হইল, এক নিয়তে যত রাকাত নামাজ পড়ি, এক নিয়তে যত রাকাত নামাজ পড়ি, প্রত্যেক রাকাতেই সুরাতুল ফাতিহা বারবার পড়ার নিয়ম আছে। এক নিয়তে যত রাকাত নামাজ পড়ি, এত রাকাত নামাজে অন্য সুরা বারবার পড়া নিষেধ। ধরেন কথার কথা, আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন, প্রথম রাকাতে যদি আলহামদু সুরা পড়েন, দ্বিতীয় রাকাতে আবারও সুরাতুল ফাতিহা পড়তে হবে, কিন্তু প্রথম রাকাতে যদি আলাম তারা পড়েন, দ্বিতীয় রাকাতে আর আলাম তারা পড়বেন না, নিয়ম নাই। অন্য সুরা প্রতি রাকাতে বারবার পড়া যায় না, একবারই পড়া যায়, কিন্তু সুরাতুল ফাতিহা প্রতি রাকাতে বারবার পড়তে হয়। এই জন্য আল্লাহ এই সুরার নামকরণ করেছেন সুরাতুল সাবঈল মাসানি, ওই সাত আয়াতওয়ালা সুরা, যে সুরা নামাজে বারবার পড়তে হয়। আপনাদের জানার বুঝার ব্যাপার হইল, এক নিয়তে যত রাকাত নামাজ পড়া হয়, এই রাকাত গুলিতে অন্য সুরা একবারের বেশি পড়া যায় না, কিন্তু সুরাতুল ফাতিহা বারবার পড়তে হয় কেন? এটাই আপনারা বুঝার ব্যাপার। সুরাতুল ফাতিহা বারবার পড়তে হবে কেন? আমি জোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম, প্রথম রাকাতেও সুরায়ে ফাতিহা পড়লাম, দ্বিতীয় রাকাতেও সুরায়ে ফাতিহা পড়লাম, তৃতীয় রাকাতেও সুরায়ে ফাতিহা পড়লাম, চতুর্থ রাকাতেও সুরায়ে ফাতিহা পড়লাম, অথচ প্রথম রাকাতে আলাম তারা পড়ে থাকলে দ্বিতীয় রাকাতে আর আলাম তারা পড়া যাবে না, দ্বিতীয় রাকাতে লিলাফি পড়ে থাকলে তৃতীয় রাকাতে আর লিলাফি পড়া যাবে না, তৃতীয় রাকাতে আর আইতাল্লাজি পড়ে থাকলে চতুর্থ রাকাতে আর আইতাল্লাজি পড়া যাবে না, চতুর্থ রাকাতে ইন্না আতাইনা পরে থাকলে এই সুরা আগের রাকাত গুলিতে পড়া যাবে না, কিন্তু সুরাতুল ফাতিহা প্রথম রাকাতেও পড়তে হবে, দ্বিতীয় রাকাতেও পড়তে হবে, তৃতীয় রাকাতেও পড়তে হবে, চতুর্থ রাকাতেও পড়তে হবে, সুরাতুল ফাতিহা বারবার পড়তে হয় কেন? তার কারণ হইল, সুরাতুল ফাতিহার মাধ্যমে বন্দার নামাজের ভিতরে আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা হয়। সুরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে বন্দার সরাসরি কথাবার্তা হয় নামাজের ভিতরে। আপনারা একটু দয়া করে বলুন, আল্লাহর সাথে কথাবার্তা বলার সুযোগ পাইলে শর্টকাট করবেন না লম্বা করবেন? লম্বা করার মতো কিছু না পাইলে একই কথা বারবার বলবেন, তবু আলাপটা জারি থাকুক। এর একটা উদাহরণ আছে, হযরত মুসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতেই রাখি। প্রশ্নটা কি, তোমার হাতে কি? মুসা ইসলাম বলেন, কালা হিয়া আসওয়ায়া, এই যে আমার লাঠি। জবাব শেষ হইল কি না বাকি রইল? শেষ হইল। এরপরে বলেন, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিতে বর দিয়ে আমি চলি। ওয়া আহুসু বিহা আলা গানামি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারিয়া ছাগলকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, এই লাঠি দিয়ে আমি আমার আরো অনেক কাজ করি। তোমার হাতের লাঠি দিয়া কি করো, এটা কি প্রশ্ন ছিল না? তোমার হাতে এটা কি, এটা কি? এই প্রশ্নের জবাব তো এই যে আমার লাঠি পর্যন্তই শেষ। এই লাঠিতে বর দিয়ে আমি চলি বলেন কেন? এই লাঠি দিয়ে আমি ছাগলকে পাতা পারিয়া খাওয়াই বলেন কেন? এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি বলেন কেন? কারণ আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছি। এখন কথা প্রাসঙ্গিক হোক আর অপ্রাসঙ্গিক হোক, কথা যত লম্বা করা যায় ততই ভালো। ঠিক তেমনি ভাবে সুরাতুল ফাতিহার মাধ্যমে বন্দা নামাজের ভিতরে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পায়। এবার আমরা বোঝার চেষ্টা করি কিভাবে কথা বলার সুযোগ পায়। এই সুরার আরেক নাম আছে সুরাতুস সালাত, সুরাত সালাত নামাজ রে কয়, এটা নামাজের সুরা। এই সুরারে নমাজের সুরা, এই জন্য নাম রাখা হয়েছে, এই সুরা নমাজ বারবার পড়তে হয় এবং নমাজের ভিতরে এই সুরার মাধ্যমে বন্দার আল্লাহর সাথে কথাবার্তা হয়। হাদিস শরীফে আছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আব্দি, এই সুরায়ে ফাতেহাকে আমার মধ্যে আর আমার বন্দার মধ্যে আমি ভাগাভাগি করে দিয়েছি। সুরাতুল ফাতেহার অর্ধেক আমার জন্য আর অর্ধেক বন্দার জন্য। সুরাতুল ফাতেহাত কত আয়াত? 7 আয়াতের অর্ধেক কত হয়? 3.5 আয়াত। 3.5 আয়াত আমার জন্য আর 3.5 আয়াত বন্দার জন্য। দেখেন কিভাবে বন্দা যখন নামাজে দাঁড়াইয়া প্রথম আয়াত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক, আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন বলেন হামিদানি আব্দি, আমার বন্দা আমার প্রশংসা করলো আমার জন্য। দুই নম্বর আয়াত যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ অত্যন্ত মেহরবান অতিশয় দয়ালু, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আসলা আলাইয়া আব্দি, আমার বন্দা গুণগান গাইল আমার জন্য। তিন নম্বর আয়াত যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হাশরের দিনের মালিক, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বন্দা আমাকে মর্যাদা দিল আমার জন্য। কত আয়াত গেল? অর্ধেকের আর কত বাকি? আদাখান। ওই চতুর্থ আয়াতের অর্ধেকটার মধ্যে বন্দা বলে ইয়াকা নাবুদু, তোমার জন্য ইবাদত করি, এটাও আল্লাহর জন্য। ইয়াকা নাবুদু আল্লাহর জন্য। প্রথম আয়াতে প্রশংসা করি আল্লাহর জন্য, দ্বিতীয় আয়াতে গুণগান গাই আল্লাহর জন্য, তৃতীয় আয়াতে মর্যাদা দেই আল্লাহর জন্য, চতুর্থ আয়াতের অর্ধেকটাতে বন্দেগী করি আল্লাহর জন্য। গেল নি 3.5 আয়াত। চতুর্থ আয়াতের শেষের অংশ ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ সাহায্য চাই তোমার কাছে আমার জন্য। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আপনাদের, 3.5 আয়াত বন্দার জন্য আর 3.5 আয়াত আল্লাহর জন্য কিভাবে। প্রথম আয়াতে আমরা প্রশংসা করি আল্লাহর জন্য, দ্বিতীয় আয়াতে গুণগান গাই আল্লাহর জন্য, তিন নম্বর আয়াতে মর্যাদা দেই আল্লাহকে, চতুর্থ আয়াতের প্রথম অংশে এবাদত করি আল্লাহর জন্য। কি পরিমাণ গেল আল্লাহর জন্য? 3.5 আয়াত। চতুর্থ আয়াতের শেষের অংশে ইয়াকা নাস্তাইন, আল্লাহ সাহায্য চাই তোমার কাছে আমার জন্য। এখন কার জন্য? আমার জন্য। ওয়াইয়াকা নাস্তাইন, এই জন্য হাদিসে কুদসিতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্দা যখন 7 নম্বর আয়াত পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ ইবাদত করি তোমার কাছে তোমার জন্য আর সাহায্য চাই তোমার কাছে আমার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্দা একমাত্র আমার ইবাদত করে আর সাহায্য একমাত্র আমার কাছেই চায়, সুতরাং বন্দা তুমি আমার কাছে যা কিছু চাইবা সূরা ফাতিহার ভিতরে আমি তোমাকে সব কিছু দান করে দেব। এই গেল একটা সংক্ষিপ্ত বিবরণ সূরা ফাতিহার মাধ্যমে বন্দা আল্লাহর সাথে কিভাবে আলাপ সালাপ করে। বিভিন্ন হাদিসে এবং তাফসীরের কিতাবে আরো বিস্তারিত বিবরণ উল্লেখ আছে। এক বয়ানে উল্লেখ আছে বন্দা যখন নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তিলাওয়াত শুরু করে, এর প্রথম শব্দটা উচ্চারণ করে যখন আলহামদু, অর্থ সমস্ত প্রশংসা, এই আলহামদু শব্দটা বলার সাথে সাথেই আল্লাহ নমাজি বন্দাকে প্রশ্ন করেন লিমানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি জবাব দেয় লিল্লাহি, আল্লাহর জন্য। তখন আল্লাহ তারে জিজ্ঞাসা করেন মানিল্লাহ, আল্লাহকে। আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক যিনি তিনি। আল্লাহ বলেন মার রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? প্রশ্নের জবাবে মুসল্লি বলে আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন রহমান কে? মুসল্লি আল্লাহর প্রশ্নের জবাবে বলে আর রহিম, রহিম যিনি তিনি। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন রহিম কে? জবাবে মুসল্লি বলে মালিক ইয়াউমিদ্দিন, হাশরের দিনের মালিক যিনি তিনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি হাশরের দিনের মালিক, আমার নামই রহিম, আমার নামই রহমান, আমি রব্বুল আলামিন, আমি তো আল্লাহ, আমি তো সরাসরি তোমার সাথে কথা বলতেছি, তুমি আর আমি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, এখানে কোনো থার্ড পারসন নাই, তুমি যিনি তিনি বলে থার্ড পারসন বানাও কেন? এখানে তফসিরের মজাটা বোঝার জন্য গ্রামারের একটা নীতি আমাদের জানা থাকলে এখানে তফসিরের মজাটা বুঝবে। গ্রামারের পরিভাষায় যে কথা বলে তাকে ফার্স্ট পারসন বলা হয়, যার সাথে কথা বলে তাকে বলে সেকেন্ড পার্সন, যার সম্পর্কে কথা বলে তাকে বলে থার্ড পার্সন। বুঝে থাকলে একটু বলুন তো, কথা যে বলে তাকে কি বলে? যার সাথে কথা বলে, আর যার সম্পর্কে কথা বলে থার্ড পার্সন। মুসল্লি নামাজে দাঁড়ায় যখন আলহামদু শব্দ উচ্চারণ করে তখন ওই আল্লাহ তারে জিজ্ঞাসা করেন লিমানিল হামদু, কার জন্য প্রশংসা? তখন জবাব দেয় আল্লাহ যিনি তার জন্য। বলেন তো তার কোন ভাষণ হইল? আল্লাহ জিজ্ঞাসা করেন তোমার আল্লাহ কে? জবাবে বলে রব্বুল আলামিন যিনি তিনি। এবার বলেন তিনি কোন পার্সন? আল্লাহ জিজ্ঞাসা করেন রব্বুল আলামিন কে? বলে রহমান যিনি তিনি, আবার থার্ড পার্সন। আল্লাহ জিজ্ঞাসা করেন রহমান কে? বলে রহিম যিনি তিনি, আবার থার্ড পার্সন। আল্লাহ জিজ্ঞাসা করেন রহিম কে? বলে হাশরের দিনের মালিক যিনি তিনি, আবার থার্ড পার্সন। বারবার আল্লাহর বেলায় আল্লাহ সরাসরি তার সাথে কথা বলতেছেন, অথচ সে আল্লাহর সাথে থার্ড পার্সনে কথা বলে। এই জন্য আল্লাহ তাকে সতর্ক করে দিয়া বলেন তুই আর আমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, এখানে কোনো থার্ড পার্সন নাই। তুই যা বলার সরাসরি আমাকে বল, আমার যা বলার সরাসরি তোকে বলবো। তখন বন্দা পার্সন পরিবর্তন করে, যিনি আল্লাহ তার ইবাদত করি বলে না, বলে ইয়াকা নাবুদু, তোমাকে ইবাদত করি। পার্সন পরিবর্তন হইল কিনা? ইয়াকা নাবুদুর মধ্যে ইয়া পার্সন পরিবর্তন হইল কিনা? পার্সন পরিবর্তন হইল। এতক্ষণ বলল যিনি আর তিনি, ইবাদত করি কার? যিনি আল্লাহ তার। আল্লাহ কে? রব্বুল আলামিন যিনি তিনি। রব্বুল আলামিন কে? রহমান যিনি তিনি। রহমান কে? রহিম যিনি তিনি। রহিম কে? হাশরের দিনের মালিক যিনি তিনি। ইবাদত করো কার? হাশরের মালিক যিনি তার না বলে এবার বলে তোমারই ইবাদত করি। পার্সন পরিবর্তন করলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বান্দাকে বলে দেন তুই আর আমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, এখানে কোনো থার্ড পার্সন নাই। তুই যা কিছু বলার ডাইরেক্ট আমাকে বলবে, আর আমার যা কিছু বলবার ডাইরেক্ট তোকে বলো। তখন বান্দা পার্সন পরিবর্তন করে যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, তখন আল্লাহ জিজ্ঞাসা করেন মা তাস্তাইনু, তুমি কি সাহায্য চাও? তখন বান্দা আল্লাহকে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা বলে আমাদেরকে পথ দেখাও। আল্লাহ জিজ্ঞাসা করেন কোন পথ? বলে সিরাতাল মুস্তাকিম, যে পথে জীবন যাপন করলে চিরকালের জন্য জান্নাতে পৌঁছা যায় সেই পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে বলে দেন লাকামা সাআলতা ইয়া আব্দি, ওরে বান্দা তুই আমার কাছে যে জিনিসটা চাইলে আমি তোরে দান করে দিলাম। এই পর্যন্ত কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন, নামাজের ভিতরে আল্লাহর সাথে বন্দার ডাইরেক্ট আলাপ সালাপ হয় কোন সূরার মাধ্যমে? একবার একবার পড়ে ফেললেই, শেষ করে দিলেই ভালো, না বারবার পড়তে পারলে ভালো? এই জন্য সূরাতুল ফাতিহা এক নিয়তে যত রাকাত নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা বারবার পড়ার ব্যবস্থা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরাতুস সাবঈল মাসানি, সাত আয়াত ওয়ালা সূরা, বারবার পড়ার মতো সূরা। বুঝলেন কিনা? বারবার পড়ার মতো কেন? এই জন্য নামাজকে মুমিনদের মেরাজ বলা হয়, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি'রাজের রাতে সশরীরে সাত আসমানের উপরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন এবং সরাসরি কথাবার্তা বলেছেন। তখনই আল্লাহ নবীর কাছে এই মি'রাজ নামক নামাজ, পঞ্চাশ বেলার নামাজ নবীর কাছে উম্মতের জন্য দিয়া দিয়েছিলেন। মেরাজের আগাগুড়া ঘটনা যারা শুনেছেন তাদের জানা থাকার কথা, আল্লাহ নবীর মাধ্যমে উম্মতের জন্য সর্বপ্রথম কত বেলা, দৈনিক কত বেলার নামাজ দিয়েছিলেন? পঞ্চাশ বেলা। মুসা নবীর পরামর্শে আমাদের নবী কিছু কমাইতে বললেন, আল্লাহ প্রথম দফা ফাজ বেলা কমাইলেন, দ্বিতীয় দফা আরো ফাজ বেলা কমাইলেন, এইভাবে নয় দফায় ফাজ বার করে নয় বারে পঁয়তাল্লিশ অক্ত কমাইয়া দিলেন, আর রইল মাত্র ভাত অক্ত। আবার মুসা নবী বললেন মোহাম্মদ রসুল্লাহ আরো কিছু কমাই আনেন। মোহাম্মদ রসুল্লাহ বলেন ও মুসা নবী, আপনার পরামর্শ মতো আমি নয় বার আল্লাহর কাছে কমাইতে বলেছি, এখন আর কমাইতে বলবো না, কারণ কি যতবারই কমাইতে বলেছি ততবারই আল্লাহ পাঁচ বেলা করে কমাইছেন, এখন মাত্রই আছে পাঁচ বেলা, এখন কমাইতে বলে যদি আল্লাহ আগের তালে মাফ করে দেন আমার উম্মত চিরকালের জন্য আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য নবী নিজেও দশমবারের বেলায় মুসা নবীর পরামর্শ রাখলেন না, সরাসরি আল্লাহও নবীর কাছে এই মুহূর্তে ওহী পাঠাইয়া দিলেন, নবী আমিও আপনার সুপারিশ নয়বার গ্রহণ করেছি, এখন আর সুপারিশ করলেও আমি কবুল করব না, তবে আপনার যে উম্মত দৈনিক পাঁচ বেলা নমাজ ঠিক মতে আদায় করবে আমি সওয়াব দেওয়ার বেলায় তাকে দৈনিক পঞ্চাশ বেলার সওয়াবই দিয়া দিই। এবার বুঝে থাকলে বলুন নমাজ আদায়ের বেলায় কত, আদায়ের প্রশ্নে কত বেলা আর সওয়াব পাওয়ার প্রশ্নে পঞ্চাশ বেলা। এই নমাজকে মুমিনদের মেরাজ এই জন্যই বলা হয়, মেরাজ থেকে নবী উম্মতের জন্য নিয়ে এসেছিলেন এবং নবী মেরাজের রাত্রে যেভাবে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিলেন ঠিক তেমনি ভাবে নবীর প্রতিটি উম্মত দৈনিক পাঁচবার নমাজে দাঁড়াইয়া এই সুরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ পায়, এই সুযোগটা বারবার দিতে পারলে বন্দার জন্য বেশি ভালো হয়। এই জন্য আল্লাহ দয়া করে অন্য সুরা এক নিয়তে যত রাকাত নমাজ পড়বেন প্রত্যেক রাকাত অন্য সুরা বারবার পড়ার নিয়ম না দিয়া শুধুমাত্র সুরাতুল ফাতিহা বারবার পড়ার নিয়ম দিয়েছেন, যেন এই সুযোগটা আমরা প্রতি রাকাতে বারবার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ যেন লাভ করতে পারি। বাকি রইল আল্লাহ যে এই আলাফের মাধ্যমে সর্বশেষে বন্দাকে বলে দেন লাকামা সাআলতা ইয়া আব্দি, ওরে বন্দা তুই আমার কাছে যা কিছু চাইলে আমি তার উত্তরে সব কিছু দান করে দিলাম। বন্দা কি চাইছিল আমাদেরকে সুজা পথ দেখাও, জান্নাতে যাওয়ার সুজা পথ দেখাও, বন্দা আল্লাহর কাছে পথ দেখাইতে চাইছিল, আল্লাহ বলেন দিলাম মানে দেখাইলাম। এবার আপনারা বলুন নিউ জার্সির থেকে কেউ যদি নিউ ইয়র্ক যেতে চায় পথ চিনে না আপনাকে পথ দেখাইতে বলে, আপনি যদি মুখের দ্বারা বলেন পথ দেখাইলাম পথ দেখানি হয়ে গেল না বাস্তবে দেখাইতে হবে? পথ দেখানির কাজটা শুধু শব্দের দ্বারা হয় না বাস্তবে দেখাইতে হয়? সুরাতুল ফাতিহার ভিতরে বন্দা আল্লাহর কাছে চাইল যে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুজা পথ দেখাও, আল্লাহ শুধু কথার দ্বারা বললেন দেখাইলাম, এতে দেখানো হইল কোথায়, বাস্তবে দেখাইলেন কোথায়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন একরাম লিখেছেন সুরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে বন্দার কথাবার্তার লেনদেন হয়েছে, এর বাস্তবায়ন শুরু হয়েছে আলিফ লাম মিম থেকে তিস পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়া শেষ হয়েছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম থেকে বান্দাকে জান্নাতে যাওয়ার সুজাফত দেখানি শুরু করেছেন আর তিস পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়া বান্দাকে জান্নাতে যাওয়ার সুজাফত দেখাইয়া শেষ করছেন। তাইলে সুরাতুল ফাতিহার ভিতরে হইছে কথার লেনদেন আর আলিফ লাম মিম থেকে শুরু হইছে তার বাস্তবায়ন, বিষয়টা বুঝতে পারলেন কিনা দেখেন। সুরাতুল ফাতিহার ভিতরে হয়েছে কথার লেনদেন আর আলিফ লাম মিম থেকে তার বাস্তবায়ন শুরু হইছে, তিস পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তার বাস্তবায়ন শেষ হইছে। এবার বলুন তিস পারা কোরআনের সব কিছু অতি সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাতুল ফাতিহার ভিতরে উল্লেখ করে দিয়েছেন কিনা? এই জন্য আল্লাহ এই সুরার নামকরণ করেছেন সুরাতু উম্মিল কোরআন, সমস্ত কোরআনের মূল, সমস্ত কোরআনে যা কিছু আছে সংক্ষেপে বিস্তারিতভাবে সুরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সব কিছুই উল্লেখ করে দিয়েছেন সংক্ষিপ্তভাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো এই সুরার মূল বিষয়বস্তু, আমাদেরকে জান্নাতে যাওয়ার সুজাপথ দেখাও, আল্লাহ বলেন দেখাইলাম, এই সুরার ভিতরেই দেখাইলেন না ত্রিশ পারা কোরআনের ভিতরে দেখাইলেন? ত্রিশ পারা কোরআনের ভিতরে দেখাইলেন। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের বিস্তারিত ব্যাখ্যা ত্রিশ পারা কোরআনের ভিতরে তো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় নম্বর এবং সাত নম্বর আয়াতে সামান্য ব্যাখ্যা দিয়েছেন সিরাতে মুস্তাকিমের সামান্য ব্যাখ্যা। বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ ওই সমস্ত লোকের রাস্তা জান্নাতে যাওয়ার সোজা পথ, ওই সমস্ত লোকের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দাগণ দুনিয়াতে যেই পথে জীবন যাপন করেছেন ওই পথটাই হইল সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ। কোন বন্দাগণের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দাগণ। ই আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দাগণ বলতে আল্লাহ কাদেরকে বুঝাইছেন? অন্য আয়াতে আল্লাহর বিস্তারিত জবাব দিয়া বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদাঈ ওয়াসসালিহীন। নবীগণ যে পথে জীবন যাপন করেছেন দুনিয়ায়, সিদ্দিকগণ যে পথে জীবন যাপন করেছেন দুনিয়ায়, শহীদগণ যে পথে জীবন যাপন করেছেন দুনিয়ায়, সালেহগণ যে পথে জীবন যাপন করেছেন দুনিয়ায়, সেই পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ। তাইলে কত দল মানুষের পথ সারা দুনিয়াবাসীর জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ? ষাট দল, ষাট দল। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, কত দল মানুষের পথ সারা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ? ষাট দল। এই ষাট দল সম্পর্কে সামান্য কিছু পরিচয় আপনাদের আমাদের সকলের জানা থাকা দরকার। আমি যদি আপনাদের কাছ থেকে আশ্বাস পাই, একটু মনোযোগী হইয়া একটু ধীরস্থিরে বলবেন, আর কয়েক মিনিটে আমি এই ষাট দলের পরিচয় দেব, যেহেতু এই ষাট দলের অনুসরণ করে চললে, এই ষাট দলকে ফলো করে চললেই আমরা অতি সহজে জান্নাতে বসতে পারি। বলবো কি একটু চার দলের পরিচয়? কত দল মানুষের পথ সারা দুনিয়াবাসীর জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ? প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ, তৃতীয় দলের নাম শহীদগণ, চতুর্থ দলের নাম সালেহগণ। নামটা স্মরণ রাখুন, চার দলের পরিচয় ইনশাল্লাহ একটু পরে আসতেছে। চার দল মানুষের পথ সারা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এই ষাট দলের প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ, তৃতীয় দলের নাম শহীদগণ, চতুর্থ দলের নাম সালেহগণ। এই চার দল মানুষের পথ যে সারা দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ, এই চার দল মানুষের দুই রকমের পরিচিতি আছে, একটা বাহ্যিক পরিচিতি, একটা আধ্যাত্মিক পরিচিতি। চার দল মানুষের দুই ধরনের পরিচয় আছে, একটা জাহিরি পরিচয়, একটা বাতিনি পরিচয়। এই চার দল মানুষের জাহিরি পরিচয় হইল নবীগণ কাদেরকে বলে, সিদ্দিকগণ কাদেরকে বলে, শহীদগণ কাদেরকে বলে, সালেহগণ কাদেরকে বলে, এর জাহিরি পরিচয় বা বাহ্যিক পরিচিতি হইল নবী ওই সমস্ত মানুষকে বলা হয় যে সমস্ত মানুষকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত করে দুনিয়াবাসী মানুষকে হেদায়েতের বাণী পৌঁছাবার জন্য আল্লাহর পক্ষ থেকে যাদেরকে মনোনীত করে পাঠানো হয় তাদেরকে নবীগণ বলা হয়। এই জন্যই কেউ নিজের চেষ্টায় নবী হইতে পারে না, শুধুমাত্র আল্লাহ যাকে নবী বানান তিনিই শুধু নবী হইতে পারেন। আল্লাহ যাকে নবী বানান না তিনি সারা জীবন বরবন্দিগি করেও নবুয়তির দরজা লাভ করতে পারেন না। তাহলে নবীগণের পরিচয় আল্লাহর মনোনীত মানুষের নাম নবী, যিনি আল্লাহর বন্দাদেরকে সুদা পথ দেখাবার জন্য, হেদায়েতের পথ দেখাবার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রেরিত হন। ওই সমস্ত মানুষগণকে কোরআনের ভাষায় নবীগণ বলা হয়। সিদ্দিক কাদেরকে বলা হয়? সিদ্দিক ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা আল্লাহর কথা এবং নবীর কথা সাক্ষী প্রমাণ দলিল কারণ ছাড়াই, বিনা সাক্ষীতে, বিনা প্রমাণে, বিনা দলিল দলিলে, বিনা যাচাইয়ে, বিনা বাছাইয়ে, সাক্ষীর দরকার নাই, কারণের দরকার নাই, দলিলের দরকার নাই, প্রমাণের দরকার নাই, যাচাইয়ের দরকার নাই, বাছাইয়ের দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আমার বুঝে আসুক আর না আসুক আমি মানি। এইভাবে যারা আল্লাহর কথা এবং আল্লাহর রাসূলের কথা যাচাই বাছাই ছাড়া, সাক্ষী প্রমাণ ছাড়া, আল্লাহ এবং আল্লাহর রাসূল রাসূলের প্রতি আস্থাশীল হইয়া চক্ষু বন্ধ করে যারা বিশ্বাস করতে রাজি তাদেরকে সিদ্দিকীন বলা হয়। একটা উদাহরণের মাধ্যমে আমরা কথাটা সহজে বুঝতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে রাতে ফিরে আসলেন, সকালে যখন বললেন গত রাত্রে আমি বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, সেখান থেকে সাত আসমানের উপরে গিয়েছিলাম, বেসাদ সাত দুধক আটটা বেহেস্ত আমি নিজের চোখে দেখে এসেছি, আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ সালাপ করে এসেছি, আবু জাহাল এই কথাগুলি শুনে মক্কার কুরাইশ বংশের লোকদের কাছে হইচই শুরু করে দিল, দেখো কেমন আজগুবি কথা বলে মুহাম্মদ, এই রকম আজগুবি কথা যে লোকটা বলে এই লোকটাকে কি কোন মানুষ অনুসরণ করতে পারে। আবু জাহাল হইচই করতে করতে আবু বকরের কাছে গিয়া জিজ্ঞেস করে, ও আবু বকর, আরো কি তুমি মুহাম্মদকে ফলো করবা? আবু বকর জিজ্ঞেস করেন, কেন কি হয়েছে? কয় কতগুলি আজগুবি কথা বলতেছে। বলে কেমন আজগুবি কথা? কয় গত রাত্রে কিছু সময়ের মধ্যে সে বাইতুল মুকদ্দাস গিয়েছে, সেখান থেকে সাত আসমানের উপরে গেছে, বেশ দুধক দেখছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, আলাপ করছে, আবার অল্প সময়ের মধ্যে দুনিয়াতে ফিরে আসে, এটা কি সম্ভবপর কথা? এমন অসম্ভব কাল্পনিক কথা যে বলে তারে তুমি আরো বিশ্বাস করবা? আবু বকর জিজ্ঞাসা করেন, সত্যই কি তিনি এই কথাগুলি বলেছেন? আবু জাহাল বলে, তুমি আসো নিজের কানে শুনো। আবু বকর বলেন, আমি আসতে হবে না, নিজের কানে শুনতে হবে না, নবী যদি বলে থাকেন বিনা যাচাইয়ে বিনা বাছাইয়ে আমি বিশ্বাস করি। এই থেকেই হযরত আবু বকরের উপাধি হয় সিদ্দিক। এবার বুঝে থাকলে বলুন, সিদ্দিকিন কাদের নাম? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যাচাই করে যদি সত্য প্রমাণিত হয় তাহলে মানব বলে, না বিনা যাচাই এই সত্য বলে বিশ্বাস করে? আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা সত্য, যে এইটা যাচাই বাছাই এর দরকার নাই মনে করে যারা, আপনারা কি যাচাই বাছাই এর দরকার আছে মনে করেন? আল্লাহর কথা সঠিক না বেঠিক একটু যাচাই করে দেখি, নবীর কথা সঠিক না বেঠিক একটু যাচাই করে দেখি, এরা সিদ্দিক হতে পারে না। যাচাইয়ের দরকার নাই, বাছাইয়ের দরকার নাই, আল্লাহ যদি বলে থাকেন আমি বুঝে, আমার বুঝে আসুক আর না আসুক আমি সত্য বলে বিশ্বাস করি, রাসূল যদি বলে থাকেন আমার বুঝে আসুক আর না আসুক আমি সত্য বলে বিশ্বাস করি, এই ধরনের বিশ্বাসীদেরকে কোরআনের পরিভাষায় সিদ্দিকীন বলা হয়। এই কথাটা পর্যালোচনা করতে গেলে সমস্যা দাঁড়াবে। আমাদের বর্তমান সমাজে অনেক মুসলমান নামদারি এমন আছে যারা আল্লাহর কথা যাচাই ছাড়া বিশ্বাস করতে রাজি নয়, যারা রাসুলের কথা যাচাই ছাড়া বিশ্বাস করতে রাজি নয়। এক হাদিসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য আকাশের সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, প্রতিদিন কই যায়, আরশের নিচে গিয়ে আল্লাহকে সেজদা করে, সেজদা করার পরে সেজদাতে গিয়া উদয় হওয়ার অনুমতি চায়, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে উদয় হয়, আবার সূর্য আরশের নিচে যায়, আবার সূর্য আল্লাহকে সেজদা করে, আবার সূর্য আল্লাহর কাছে অস্ত যাওয়ার অনুমতি চায়, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে সূর্য অস্ত যায়। কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন। সূর্য প্রতিদিন আরশের নিচে যায়, আল্লাহকে সেজদা করে, উদয়স্তের অনুমতি চায়, অনুমতি পাইলে পরে উদয় হয় এবং অস্ত যায়। এখন আধুনিক বিজ্ঞান কি বলে? আরশ বলতে কোনো কিছুর অস্তিত্বই নাই, সূর্য কোথায় আরশের নিচে যাবে? সূর্য তো মহাকাশ মহাশূন্যে ভ্রমণ করে। কাজেই এখন যদি বিজ্ঞানের মাপকাঠি দিয়ে আমি যাচাই করতে যাই, তা আরশের নিচে সূর্য কিভাবে যায় আমার কাছে ধরাই পড়বে না। সুতরাং নবীর কথা সঠিক হইল কিভাবে এই প্রশ্ন যদি আমার মনে জাগে, আমি সিদ্দিকীনের অন্তর্ভুক্ত হতে পারি না, কারণ নবীর কথা বিনা যাচাই আমি বিশ্বাস করি। অথচ এই কথাগুলির জবাব আছে, সূর্য যে প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, শুধু প্রতিদিন নয়, সূর্য প্রতিটি মুহূর্তে মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আরশের নিচে যায়, সূর্য প্রতিটি মুহূর্তে আল্লাহকে সেজদা করে, সূর্য প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে কাছে উদয় হওয়ার অনুমতি চায়, অনুমতি পাইয়া উদয় হয়। প্রতিটি মুহূর্তে সূর্য আল্লাহর কাছে অস্ত যাওয়ার অনুমতি চায়, অনুমতি পাইয়া অস্ত যায়। এই কথাগুলি বাস্তব সত্য, যাচাই বাছাই করলেও তার প্রমাণ পাওয়া যায়। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যাচাই বাছাই কইরা প্রমাণ পাইলে মানবেন না আগেই মানবে? যে বলে নবীর কথা যাচাই বাছাই না করে মানি না, সে সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হবে, দূরের কথা, মুমিন মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে সূর্য কিভাবে প্রতি মুহূর্তে আরশের নিচে যায়, সূর্য কিভাবে আল্লাহকে সেজদা করে, কিভাবে উদয় হওয়ার অনুমতি চায়, এই সমস্ত প্রশ্নের বিজ্ঞানসম্মত জবাব, দুঃখিত আমি, আমার লেখা বাংলা ভাষায় একটা বই আছে ইসলাম ও আধুনিক বিজ্ঞান, এই বইয়ে এই সমস্ত প্রশ্নের বিস্তারিত বাস্তবসম্মত জবাব দেওয়া আছে। আমি দুঃখিত এই জন্য যে বইয়ের কপি আমার সাথে আনি নাই, আমি আপনাদেরকে দিতে পারবো না। বাংলাদেশে কেউ কখনো গেলে সিলেটের কুদরতুল্লাহ মার্কেটের বিভিন্ন লাইব্রেরিতে খোঁজ করলে এই বই পাবেন, সেই বইয়ে এর বিস্তারিত জবাবও পাবেন। এইখানে এটার আলোচনারও দরকার মনে করি না, যেহেতু আমরা সিদ্দিকিনের পরিচয়ের আলোচনায় আছি। সিদ্দিকিন তাদেরকেই বলে যে নবীর কথা যাচাই করে যারা সত্য হয়, তার সত্য পাওয়ার পরে যারা মানে, না যাচাইয়ের আগেই যারা মানে। তাহলে আমার বই পড়ার আগেই যদি আপনারা মানেন সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, তাহলে তো যাচাইয়েরও দরকার পড়ে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, আমাদের বর্তমান সমাজে অনেক নামদারি মুসলমান এমন আছেন যারা আল্লাহর কথা যাচাই করিয়া সঠিক প্রমাণ না হইলে মানতে রাজি না। যেমন পবিত্র কোরআনের সূরায়ে নিসা, সূরায়ে নিসা এর ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদের গুরুত্বপূর্ণ ভাবে নির্দেশ দিচ্ছেন, তোমাদের কেউ মারা গেলে মৃত পিতার সম্পত্তি, তেজ্য সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পাবে, ছেলে তার ডাবল পাবে। আপনাদের জানা মতো কোন মুসলমান পিতা মারা গেলে পিতার সম্পত্তি মেয়ে যে পরিমাণ পায়, ছেলে তার সমান পায় না ডাবল পায়? ডাবল পায়। এখানে প্রশ্ন জাগে কিনা, মেয়ে যে বাবার সন্তান, ছেলে সেই বাবার সন্তান। মেয়ের যেমন মুখ, ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের যেমন শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের যেমন জীবনযাপনের জন্য বাড়ি ঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়ি ঘরের দরকার। তাহলে একই বাবার সন্তান ছেলেও, একই বাবার সন্তান মেয়েও, এই বাবা মারা গেলে বাবার সম্পত্তি মেয়ে যা পাবে, ছেলে তার ডাবল পাবে কেন? ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে কেন? প্রশ্ন জাগে কিনা? তখন যদি যুক্তিসঙ্গত জবাব যদি প্রশ্নের না থাকে, তাহলে আমরা মানবো আল্লাহর কথা না মানবো? না মানলে সিদ্দিক, মানলে সিদ্দিক, না মানলে তো মুমিন হই না, সিদ্দিক হবে, দূরের কথা। আমাদের বাংলাদেশে অনেক নামদারি মুসলমান কোরআনের এই আয়াতের বিরুদ্ধে প্রশ্ন উঠাইছে। তারা বলতে চায় ছেলে যে বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান, সুতরাং ছেলে মেয়ের মধ্যে কোনো ব্যবধান করা যাবে না, নারী পুরুষ সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতের মাধ্যমে নারী পুরুষকে সমান করেননি, নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছেন। কোরআন নারী পুরুষকে সমান বলে না নারীর অগ্রাধিকার বলে? নারী পুরুষ সমান না নারীর অগ্রাধিকার? এই কথার আলোচনা করার মতো সময় এখন আমার হাতে নাই। আপনারা যদি কথা দেন একটু ধৈর্য ধরে বসবেন, আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে ইনশাআল্লাহ দেখাই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে পুরুষের সমান বলেননি, নারী পুরুষের উপর অগ্রাধিকার, নারী পুরুষের উপর অগ্রাধিকার। তাহলে এই আয়াতের তফসির থেকেই আমরা বোঝার চেষ্টা করি, কোরআনের বিধান মতে কোন বাবার ঘরে যখন একটা ছেলে জন্মগ্রহণ করে, ওই ছেলেটা যতদিন পর্যন্ত নাবালক থাকবে ততদিন পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব। যেদিন থেকে ছেলে সাবালক হবে ওই দিন থেকে ছেলের লালন পালন বাবার দায়িত্ব নয়। কোন বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, এটা ছেলের প্রতি বাবার দয়া। কথা বুঝলেন? ছেলে যখন বিয়ে করবে ছেলের বউ ফালাও বাপের দায়িত্ব না। ছেলের ঘরে যখন সন্তানাদি হবে ওই সন্তানাদিদেরকে লালন পালন করা, এই ছেলের বাবার দায়িত্ব নয়। কিন্তু কোরআনের বিধান মতে কোন বাবার ঘরে যখন কোন মেয়ে জন্মগ্রহণ করে, আগের কথা বুঝে থাকলে বলুন, ছেলে জন্মগ্রহণ করলে লালন পালন কতদিন লালন পালন বাবার দায়িত্ব, যতদিন পর্যন্ত নাবালক থাকবে ততদিন পর্যন্ত ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব, ছেলে সাবালক হইলে এই ছেলেকে লালন পালন করা কোরআনের বিধানে বাবার দায়িত্ব নয়। কিন্তু কোন বাবার ঘরে যদি মেয়ে জন্মগ্রহণ করে, নাবালক সাবালক কোন প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। ফেসিলিটি সমান না মেয়ের বেশি? বাবার কাছে ছেলে মেয়ের সমান ফেসিলিটি পাইল না মেয়ে ছেলের থেকে বেশি পাইল? তাহলে কোরআন নারীদেরকে অগ্রাধিকার দেয় পুরুষের উপর, কোরআন মেয়েকে অগ্রাধিকার দেয় ছেলের উপর। আমরা যদি বলি সমান দিতে যাই তাহলে মেয়েদের জিতাইলাম না ঠকাইলাম? কেন, কোরআন যেখানে জিতাইয়া দেয় মেয়েদেরকে আমরা সেখানে ঠকাইতে যাবো কেন? কথা বুঝলেন কিনা দেখেন, এরপরের কথা দেখুন। মেয়েকে বিয়ের আগ পর্যন্ত লালন পালন করা বাবার উপর ফরজ, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়েকে লালন পালন করা স্বামীর উপর ফরজ, স্বামীর উপর ফরজ। এই মেয়ের গর্ভ থেকে যে সমস্ত সন্তানাদি হইল এইগুলিকে লালন পালন করা মেয়ের স্বামীর উপর ফরজ। সুতরাং মেয়ে বাবার সম্পত্তিতে যা কিছু পাইল নিজের বরণ পোষণেও খরচ হইল না, স্বামীর বরণ পোষণেও খরচ হইল না, সন্তানাদির বরণ পোষণেও খরচ হইল না। কিন্তু ছেলে বাবার সম্পত্তিতে যা পাইল সাবালক হওয়ার পর থেকে নিজের বরণ পোষণে, বিয়ে করার পর থেকে স্ত্রীর বরণ পোষণে, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদির বরণ পোষণে, তিন খাতে খরচ হইয়া গেল। ছেলে ডাবল ফাইয়া তিন খাতে খরচ, মেয়ে সিঙ্গেল ফাইয়া কোনো খরচ নাই। এবার বলেন কে বেশি পাইল? বুঝে থাকলে বলুন, কোরআন নারী পুরুষ সমান করেছে না নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছে? কথাটা খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বলি। আপনি পুরস্কার পাইলেন সভাপতি সাহেবের কাছ থেকে $2, $1। আমি পাইলাম $1, আমি পাইলাম $1। আপনি $2 পাইয়া চা খাইতে গেল, চা খাইয়া কিছু খরচ হইল, রেলের ভাড়া দিয়া কিছু খরচ হইল, আরেকজনের ফাওনা দিয়া কিছু খরচ হইল। আমি চাও খাইলাম না, রেলের ভাড়াও দিলাম না, কেউ ফাওনাও নাই, কে বেশি ফাইল? $2 আলাই বেশি ফাইল না $1 আলাই বেশি ফাইল? তাইলে এখানে ডাবল বেশি না সিঙ্গেল বেশি? এখানে সিঙ্গেল বেশি। এই কথাটা বোঝার মতো ব্রেইন থাকতে হবে, গান্ডা ব্রেইন নিয়ে কোরআনের পবিত্র বিধান বুঝে আসবেন। কথাটা বোঝার জন্য আমি একটা গল্প বলি। একটা লোক ছিল মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। যখন বুঝতে পারলো বর্তমান দুনিয়ায় মূর্খ অবস্থায় জীবনযাপন করা কঠিন, নিজের ছেলেটারে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে একাধারে 10 বছর লেখাপড়া করে স্কুলে, ছেলে খুব মেধাবী ছিল, ব্রেইনি ছিল। এই ছেলেটা মেট্রিক ফার্স্ট করলো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া। বলুন তো ছেলের রোল নম্বর কত? 1। বাবা তো মূর্খ, ফল ঘোষণার পরে বাবা ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি যে পরীক্ষা দিয়েছ পাস করেছ? ছেলে বলে পাস করেছি। বাবা জিজ্ঞাসা করে কত নম্বরে? বলেন তো তারা কত নম্বরে? বলবে 1 নম্বরে। বাবা বলে সর্বনাশ করছো, পাশের বাড়ির ছেলেটা তোমার সাথে পরীক্ষা দিয়ে 10 নম্বরে পাস করলো, তুমি এত কম নম্বর কেন? এই গাধাটা যেমন বুঝে না যে এখানে 10 নম্বরে ফাঁস করলে পরীক্ষায় বেশি নম্বর পায় না, 1 নম্বরে ফাঁস করলে পরীক্ষায় বেশি নম্বর পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কিছু গাধারা বুঝে না, বাবার সম্পত্তিতে ছেলে ডাবল ভাইয়া বেশি পাইল না মেয়ে সিঙ্গেল ভাইয়া বেশি পাইল। বুঝে থাকলে এবার বলুন, কোরআন নারী পুরুষ সমান করেছে না নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছে? অগ্রাধিকার দিয়েছে। কিভাবে কিভাবে অগ্রাধিকার? আরো দুই একটা উদাহরণ বলব। কোরআনের বিধানে নারী পুরুষ সমান না পুরুষের উপর নারীর অগ্রাধিকার? পুরুষের উপর নারীর অগ্রাধিকার। সারা রাত বলে শেষ করা যাবে না, কোরআন কতভাবে পুরুষের উপর নারীকে অগ্রাধিকার দিয়েছে সারা রাত বলে শেষ করা যাবে না। এক দুইটা উদাহরণ দিচ্ছি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَلَهُنَّ অধিকার আছে স্ত্রীদের পুরুষদের উপর যেমন ভাবে অধিকার আছে পুরুষদের স্ত্রীদের উপর। কার কথা আগে বললেন? কার অধিকারের কথা আগে বললেন? কোরআন পুরুষের অধিকার আগে বলেছেন না নারীর অধিকার আগে? লাহুন্না আগে, আলাইহিন্না পরে। ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না, নারীদের অধিকার আছে পুরুষদের উপর যেমন ভাবে পুরুষদের অধিকার আছে নারীদের উপর। সুতরাং পবিত্র কোরআনের আয়াতে পরিষ্কার ভাষায় আল্লাহ পুরুষের অধিকার আগে বলেছেন না নারীর অধিকার আগে? এবার দেখুন বাস্তবে, আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেই নারীর অধিকার আগে কিভাবে। একটা নারীর বিয়ে হইলে একটা পুরুষের কাছে, বিয়ে হওয়ার আগে থেকে এই নারীর অধিকার প্রতিষ্ঠা আরম্ভ হইল, পুরুষের কোন অধিকার নাই। বিয়ের আগের আগেই নারীর অধিকার হইল, তুমি এই বিয়ের মাধ্যমে কত টাকা মোহরানা দিবা সাব্যস্ত করো, আগদের সাথে সাথে মোহর পরিশোধ করো। যে কার কাছে কার অধিকার? নারীর অধিকার। এই নারীর কাছে এই পুরুষটার এখনো কোন অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আগদের আগেই নারীর অধিকার মোহরানা সাব্যস্ত করো, আগদের সাথে সাথেই নারীর অধিকার সাব্যস্ত করা মোহর পরিশোধ করো, আগদের সাথে সাথেই নারীর অধিকার আমাকে সারা জীবন ভর খুরপুষ দেওয়ার ব্যবস্থা করো, আগদের সাথে সাথেই নারীর অধিকার আমাকে সারা জীবন ভর মান ইজ্জত নিয়ে বসবাস করার বাড়িঘর দেওয়ার ব্যবস্থা করো। এই সবগুলি তুমি দিয়া সারলে এবার তোমার অধিকার নারী তোমার ঘরে থাকবে। আমি গড় দেওয়ার আগেই নারী আমার ঘরে থাকবে? আমি খানা খুরফুস দেওয়ার আগেই নারী আমার ঘরে যাবে? আমি মহারানা দেওয়ার আগেই নারী আমার স্ত্রী হিসাবে স্বীকৃতি লাভ করবে? পরিষ্কার ভাষায় ইসলামের বিধান শাস্ত্র বিষয়ক ফেকার কিতাবে লেখা আছে, মহারানার কি সামান্য অংশ যেই পুরুষ আদায় করল না, এই পুরুষটাকে বাসর করে তার স্ত্রীর এই কথা বলার অধিকার আছে, আমার মহারানা আদায় করার আগে আমার গায়ে তোমাকে টাচ করতে দেব না। বুঝে থাকতে বলুন, একটা পুরুষের সাথে একটা নারীর বিবাহ বন্ধনের মাধ্যমে যে একটা দাম্পত্য জীবন শুরু হইল, একটা ফ্যামিলি লাইফ যে শুরু হইল, এখানে কার অধিকারটা আগে? তাহলে কোরআন নারী পুরুষ সমান বলে না পুরুষের উপর নারীর অগ্রাধিকার বলে? পুরুষের উপর নারীর অগ্রাধিকার। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে কোন পুরুষ যদি যুদ্ধের ময়দানে গিয়া শত্রুদের বিরুদ্ধে লড়াই করে, শর্ত হইল এই যুদ্ধটা ন্যায় সঙ্গত যুদ্ধ হতে হবে, অন্যায় যুদ্ধ নয়। আইন মতে ন্যায় সঙ্গত কোন যুদ্ধ যদি হয়, ওই যুদ্ধের ময়দানে গিয়া লড়াই যদি শত্রুর মোকাবেলায় লড়াই করে, তাহলে এই এই পুরুষ যুদ্ধটা পায় জেহাদের সওয়াব। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, কোন নারী যদি স্বামীর গড় করে এই নারীও পায় জেহাদের সওয়াব। বলেন কার জন্য জেহাদের সওয়াব পাওয়াটা কঠিন হইল, কার জন্য জেহাদের সওয়াব পাওয়া সহজ হইল? সমান সমান হইল না নারীর অগ্রাধিকার হইল? পুরুষ যদি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসে, তাহলে পায় গাজীর সওয়াব। আল্লাহর রাসূল বলেন, নারী যদি সন্তান প্রসবের পরে বেঁচে থাকে, নারীও পায় গাজীর সওয়াব। বলেন গাজী হওয়া কার জন্য কঠিন হইল, গাজী হওয়া কার জন্য সহজ হইল? তাহলে নারী পুরুষ সমান হইল না নারীর অগ্রাধিকার হইল? পুরুষ যদি যুদ্ধের ময়দানে গিয়া শত্রুর হাতে মারা যায়, তাহলে পায় শহীদের সওয়াব। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, নারী যদি সন্তান প্রসবের সময় মারা যায়, তাহলে পায় শহীদের সওয়াব। বুঝে থাকলে বলুন, শহীদের সওয়াব পাওয়া কার জন্য কঠিন হইল, কার জন্য সহজ হইল? তাহলে ইসলামের বিধানে নারী পুরুষ সমান সমান না পুরুষের উপর নারীর অগ্রাধিকার? পুরুষের উপর নারীর অগ্রাধিকার। এইভাবে সারা রাত বর বলতে থাকলে শেষ হবে না এই কথা, যে ইসলামের বিধানে পুরুষের উপর নারীর অগ্রাধিকার, নারী পুরুষ সমান সমান নয়। আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله এই দীর্ঘ আয়াতে আল্লাহ এক পর্যায়ে বলেন নারীদেরকে রুজি কইরা খাওয়ানি পুরুষের দায়িত্ব, পুরুষের নারীদের রুজি রোজগার করার কোন দায়িত্ব নাই, রুজি রোজগারের দায়িত্ব কার? পুরুষের। নারীর কোন রুজি রোজগারের দায়িত্ব নাই। কেন নাই? কারণ লাগবে না। ইসলামের বিধানে একটা পুরুষ যদি লালন পালনের উপযোগী সম্পত্তি না রাখে, গায়ে শক্তি আছে যুবক পুরুষ কিন্তু লালন পালনের জীবিকা নির্বাহের উপযোগী কোন সম্পত্তি নাই, তাইলে এই পুরুষটা উপার্জনের জন্য শ্রম খাটবে, মেহনত করবে উপার্জনের জন্য। কিন্তু ইসলামের বিধানে একটা নারী গায়ে শক্তি আছে, জীবিকা নির্বাহের মতো কোন সম্পত্তি নাই, তারে উপার্জনের জন্য শ্রম খাটানো যাবে না, বিনা শ্রমে তাকে ভাতা দিয়া সরকার তাকে লালন পালন করতে হবে। জোয়ান পুরুষ যতক্ষণ পর্যন্ত মেহনত করতে পারে ততক্ষণ পর্যন্ত সরকার তাকে বিনা শ্রমে ভাতা দিবে না, খাটাইয়া ভাতা দিব। আর নারী, যুবতী নারী মেহনত করতে পারলেও নারীকে মেহনত করানো যাবে না, বিনা চাকুরিতে ভাতা দিয়া নারীকে সরকারের লালন পালন করতে হবে। অধিকার সমান সমান হইল সরকারের কাছে, জোয়ান পুরুষের অধিকার, যে পুরুষের সম্পত্তি নাই, একটা জোয়ান পুরুষেরও সম্পত্তি নাই, একটা জোয়ান নারীরও সম্পত্তি নাই, এই দুইজন জোয়ান মানুষ, একটা পুরুষ একটা নারী, পুরুষটারও সম্পত্তি নাই, নারীটারও সম্পত্তি নাই, এই দুজন যুবক যুবতীর সরকারের কাছে সমান অধিকার না নারীর অগ্রাধিকার? পুরুষের অগ্রাধিকার নয় কেন? তুমি তুমি মেহনত করবা, রুজি করবা, খাইবা, নারী তুমি তোমারে দিয়ে সরকারের মেহনত করানোর অধিকার নাই, তোমাকে শ্রম খাটানোর অধিকার নাই, বিনা শ্রমে বাতা দিয়া যুবতী বেকার নারীকে লালন পালন করা ইসলামের বিধানে সরকারের উপর ফরজ। সুতরাং ইসলামের বিধানে নারী পুরুষ সমান অধিকার না পুরুষের উপর নারীর অগ্রাধিকার? কয়েকটা উদাহরণ দিলাম, বুঝলেন কিনা? এখানেও বুঝার ব্যাপার আছে, পুরুষটাও জোয়ান নারীটাও জোয়ান, পুরুষেরও সম্পত্তি নাই নারীরও সম্পত্তি নাই, পুরুষ মেহনত করে খাইব আর নারীরে সরকারে বিনা মেহনতে ভাতা দিতে হবে, কেন? তার কারণ হইল ইসলামের বিধান কেন দিল তার রহস্য আছে। রহস্য হইল পুরুষের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়া থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য, নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দেন না রুজি রোজগার করার জন্য, নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দেন তার শরীরের তিনটা জিনিস দিয়া, তার গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য, শরীরের রক্ত দিয়া, নিজের শরীরের ভিটামিন দিয়া, নিজের শরীরের ক্যালসিয়াম দিয়া তার পেটের সন্তানের দেহ গঠন করা হয়। পুরুষের শরীরের রক্ত পেটের সন্তানের দেহ গঠন করতে দিতে হয় না, পুরুষের শরীরের ভিটামিন পেটের সন্তানের দেহ গঠনে দিতে হয় না, পুরুষের শরীরের ক্যালসিয়াম পেটের সন্তানের দেহ গঠনে দিতে হয় না, এই জন্য তুমি উপার্জনে শ্রম খাটবা আর নারীর শরীরের রক্ত দিয়া ক্যালসিয়াম দিয়া ভিটামিন দিয়া পেটের সন্তানের দেহ গঠন করতে হয়, এই জন্য নারী অসহায় হইলে নারীকে শ্রম খাটানো যাবে না, বিনা শ্রমে বাতা দিয়া নারীকে লালন পালন করা সরকারের উপর ফরজ হয়। এবার বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে নারী পুরুষ সমান সমান তো কি? পুরুষের অগ্রাধিকার না নারীর অগ্রাধিকার? নারীর। তারপরও যদি আপনারা সমান করতে চান, আমার আপত্তি নাই, কিন্তু আমার সমান ফিরে দেখাইতে হবে। তারপরও যদি আপনারা সমান করতে চান, আমার আপত্তি নেই, আমার সমান ফিরে দেখাইতে হবে। কি হবে? একটা সন্তান আপনার স্ত্রীর পেটে দিবেন আর একটা সন্তান নিজের পেটে নিবেন, সমান করে আমাকে দেখান, পারবেন? একটা সন্তান আপনার স্ত্রীর পেটে দিয়ে আর একটা সন্তান আপনার নিজের পেটে নিতে পারবেন? তো সমান বলেন কেন, হায়া লজ্জা নাই? একটা সন্তান আপনার স্ত্রী প্রসব করবে আর একটা সন্তান আপনি প্রসব করবেন, পারবেন না? পারলে সমান বলেন কেন, হায়া লজ্জা নাই? একটা সন্তানকে আপনার স্ত্রী নিজের স্তনের দুধ পান করাইয়া লালন পালন করবে, আরেকটা সন্তানকে আপনার স্তনের দুধ পান করাইয়া লালন পালন করবেন, পারবেন? না পারলে সমান বলেন কেন, হায়া লজ্জালাই? এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, নারীরা রুজি করবে না, রুজি করবে পুরুষের দল, আর রুজি পুরুষের দলের রুজি করা সম্পদ বুক দখল করবে নারীরা, পুরুষের রুজি করা সম্পদ বুক দখল করবে নারীরা। এখানে এসে যদি আপনি বলেন একা আমি রুজি করেছি, তুমি আমার স্ত্রী, তুমি রুজি করো নাই, আমার একা আমি রুজি করা সম্পদ তুমি বুক দখল করবে কেন? আপনার স্ত্রীরও বলার অধিকার আছে, সন্তানটা একা আমার ফেটে নিছি, তোমাকে বাবা ডাকবে কেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। কথায় কথায় অনেক দূরে চলে আসলাম, এগুলি আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় ছিল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেগণের দুই রকমের পরিচয়, একটা জাহিরি পরিচয় আর একটা বাতিনি। না প্রসঙ্গ ভুলে গেছেন আপনারা? সিদ্দিক ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা আল্লাহর কথা এবং আল্লাহর রসুলের কথা যাচাই বাছাই করে সঠিক প্রমাণ হইলে মানে। আপনারা কি আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা যাচাই বাছাই সারা মানতে রাজি আছেন? আসলেও কি আল্লাহর কথা যাচাই বাছাই করলে অযৌক্তিক পাওয়া যাবে? আসলেও কি নবীর কথা যাচাই বাছাই করলে বেঠিক পাওয়া যাবে? আসলে যে বেঠিক নয় এর প্রমাণ কয়েকটা প্রমাণ আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, মৃত পিতার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পাবে ছেলে তার ডাবল পাবে। অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসঙ্গত? ছেলেরে ডাবল দিয়া মেয়েরে সিঙ্গেল দিয়া আল্লাহ কম দিলেন না সিঙ্গেল দিয়া বেশি দিলেন? এই কথাটা তো বুঝতে হবে। হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য আল প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, আল্লাহকে সেজদা করে, উদয়স্তের জন্য অনুমতি চায়, অনুমতি পাওয়ার পরে উদয়স্ত যায়। এটা কি আল্লাহ রসুল বেঠিক বলেছেন না সঠিক? কিভাবে সঠিক হইল সে আলোচনা শুরু করলে সারা রাত্রে শেষ হবে না। এই জন্য আমার বইয়ের রেফারেন্স দিছি, আমার লেখা একটা বই আছে ইসলাম ও আধুনিক বিজ্ঞান, কেউ বাংলাদেশে গেলে সিলেটের কুদরতুল্লাহ মার্কেটের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, ওইখান থেকে সংগ্রহ করতে পারলে কিভাবে সূর্য আরশের নিচে যায়, কিভাবে সূর্য আল্লাহকে সেজদা করে, কিভাবে সূর্য উদয় হওয়ার অনুমতি চায়, কিভাবে সূর্য অস্ত যাওয়ার অনুমতি চায়, কিভাবে অনুমতি পায় এবং কিভাবে উদয়স্ত যায়, সবগুলি প্রশ্নের জবাব সেখানে লেখা। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, রসুলের কথা যাচাই বাছাই করলে সঠিক প্রমাণ হইলে মানবেন না আগেই মানবেন? বিনা যাচাইয়ে বিনা বাছাইয়ে যারা আল্লাহর কথা সঠিক, বিনা যাচাইয়ে বিনা বাছাইয়ে যারা রসুলের কথা সঠিক বিশ্বাস করতে রাজি থাকে তাদেরকে সিদ্দিকীন বলা হয়। চারদল মানুষের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ। এক দলের নাম নবীগণের পরিচয় গেল, আরেক দলের নাম সিদ্দিকগণের পরিচয় গেল, আরেক দলের নাম শহীদগণ। শহীদগণের জাহিরি পরিচয় যারা আল্লাহর হুকুম পালন করার জন্য, যারা নবীর তরিকা আমল করার জন্য জানের মায়া ছেড়ে দেয়। কেউ যদি বলে তুমি আল্লাহ মানলে তোমাকে হত্যা করব, তখন না আমি আল্লাহ মানি না বলে দিলে জানের মায়া ছাড়লো না ইমানের মায়া ছাড়লো, শহীদ হইতে পারল, শহীদ হইতে পারল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের সাহাবী দুশমনেরা শুলিতে চড়াইয়া 70 জন তীরন্দাজ তীর তাক কইরা দাঁড়ায় একসাথে 1-2-3 বলবে আর 70টা তীর একসাথে খুবাইবের মুখে গিয়া পড়বে। এই সময় তারা প্রস্তাব দিল, হে খুবাইব, এখনো তোমাকে আমরা ছেড়ে দেব যদি একটা কথা মানতে রাজি হও, কি? যে তোমার পরিবর্তে মুহাম্মদকে এনে শুলিতে চড়াবো। আমরা চড়াইতে পারবো কি না পারবো সেটা আমাদের ব্যাপার, তুমি রাজি হইয়া গেলেই তোমাকে ছেড়ে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জানের বিনিময়ে মুহাম্মদ রাসূলের জান যাবে, মানবো দূরের কথা, তোমরা যদি বলো আমার পায়ে একটা কাঁটা ফুটলে এর বিনিময়ে মুহাম্মদ আমার আমার আমার মুহাম্মদ রাসূলের পায়ে একটা কাঁটা ফুটবে আমার প্রাণের বিনিময়ে, তাও আমি রাজি না। মুহাম্মদ রাসূলের পায়ে একটা কাঁটা ফুটুক না, এর বিনিময়ে আমি আমার জান বিসর্জন দিতে রাজি আছি। এইভাবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে জান বিলাইয়া দিতে রাজি থাকে, নিজের সর্বস্ব বিলাইয়া দিতে রাজি থাকে, তাদেরকে কোরআনের ভাষায় শহীদ বলা হয়। গেল তৃতীয় দলের পরিচয়, চতুর্থ দলের পরিচয় সালহীন, কাদেরকে বলা হয়? যারা সকল প্রকার অসৎ কাজ, অন্যায় কাজ, অপরাধের কাজ, গুনার কাজ ছেড়ে দিয়ে সকল প্রকার ন্যায় কাজ, সকল প্রকার সওয়াবের কাজ, সকল প্রকার নেক আমল করতে প্রস্তুত থাকে, এদেরকে সালহীন বলা হয়। এ হলো সিদ্দিকীন, নবীজীন, সিদ্দিকীন, সুহাদা, সালহীনের জাহিরি পরিচয়। এই চার দল দুনিয়াতে যেই পথে জীবন যাপন করেছেন সেই পথ সারা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ, সেই পথের দোয়া করে বান্দা সূরা ফাতিহার ভিতরে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন। সাত দলের জাহিরি পরিচয় গেল, সাত দলের আরেকটা পরিচয় আছে বাতিনি পরিচয়, সেটা হলো এই চার দল মানুষ দুনিয়ার জীবনে অন্তরের চোখে আল্লাহকে দেখে। সাজদল মানুষ দুনিয়ার জীবনে অন্তর চোখে আল্লাহকে দেখে। দুনিয়ার জীবনে কোন মানুষ কর্ম চোখে আল্লাহকে দেখবে না, কিন্তু সাজদল মানুষ অন্তরের চোখে আল্লাহরে দেখে। কিন্তু দেখার অবস্থা চার রকম হয়, এই জন্য এরা সাজদলে বিভক্ত হয়। এর আগে আমাদের বুঝে নেওয়া দরকার অন্তরের আবার সুখ হয় কিভাবে এবং অন্তর চোখে আল্লাহকে দেখা যায় কিভাবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন সর্বস্তরের মানুষ অন্তর চুকে দেখা বোঝার জন্য আল্লাহ একটা ব্যবস্থা রাখছেন। ওই ব্যবস্থাটা বুঝলে এখানে এমন কোন লোক নাই যে বুঝবে না যে অন্তর চুকে আবার দেখা যায় কিভাবে। ওই ব্যবস্থাটা বুঝলে আপনারা সকলেই বুঝতে পারবেন অন্তরেরও চোখ আছে এবং তার দ্বারাও দেখা যায় কিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি নিজামের মধ্যে সেই ব্যবস্থা রেখে দিয়েছেন। সূরা ইউসুফের শুরুতে এক আয়াতে আল্লাহ বলেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ-শামস ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। স্মরণ করো সেই দিনের কথা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম সাত বছর বয়সের শিশু ছেলে ছিলেন, এমত অবস্থায় একদিন সকালবেলা বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেন বাবা ইয়াকুব আমি ঘুমের ঘুমন্ত অবস্থায় দেখি আকাশের চন্দ্র সূর্য এবং এগারোটি তারকা আমাকে সেজদা করে। কি অবস্থায় দেখেন বলুন তো, ঘুমন্ত অবস্থায় মানুষের চর্মচক্ষু খোলা থাকে না বন্ধ থাকে? আপনারা কি কেউ ঘুমন্ত অবস্থায় জীবনে কোনোদিন কিছু দেখেন? কেউই দেখেন না। যখন দেখেন তখন আপনার চামড়ার চক্ষু খোলা থাকে না বন্ধ থাকে? তারপরও ঘুম বাংলে ভরে কয় দেখছি চামড়ার চক্ষু দেখার যন্ত্রটাই আপনার বন্ধ ছিল, কি দিয়া দেখলেন? মুফাসসিরিন কেরাম লেখেন এইটাই অন্তর চোখ দিয়া দেখা। এবার বুঝে থাকলে বলুন মানুষের অন্তরের সুখ আছে এটা দিয়েও দেখা যায়? প্রমাণ প্রমাণ স্বপ্ন শুধু ইউসুফে কানন, আপনিও প্রমাণ। আপনি যদি জীবনে কোনোদিন ঘুমন্ত অবস্থায় কিছু দেখে থাকেন আপনি নিজেই কথার প্রমাণ যে অন্তরেরও চোখ আছে এবং এর দ্বারাও দেখা যায়। এখানে আরেকটা প্রশ্ন আছে, আমরা জানি অন্তরের চক্ষু দিয়ে তখনই দেখা যায় যখন অন্তরের চক্ষু খুলে যায়, আর অন্তরের চক্ষু যাদের খুলে যায় তারা তো ওলি কামেল হইয়া যায়। সুতরাং আমি যেদিন ঘুমের মধ্যে কিছু দেখেছিলাম আমার সেইদিনই তো আমার অন্তর চক্ষু খুললে গেল, তবে কি আমি সেইদিন থেকে ওলি কামেল হইয়া গেলাম? ইয়ার এক প্রশ্ন মুফাসসিরিন কেরাম এই প্রশ্নের জবাবে লেখছেন অন্তর চোখে দেখা আবার দুই প্রকার, অন্তর চোখে দেখা আবার দুই প্রকার, একটা জাগ্রত অবস্থায় একটা ঘুমন্ত অবস্থায়। ঘুমন্ত অবস্থায় অন্তর চোখে দেখলে এই দেখার নাম স্বপ্ন, ঘুমন্ত অবস্থায় অন্তর চোখে দেখলে এই দেখার নাম স্বপ্ন, জাগ্রত অবস্থায় অন্তর চোখে দেখলে এই দেখার নাম স্বপ্ন নয় এই দেখার নাম মুশাহাদা। জাগ্রত অবস্থায় অন্তর চোখে দেখার নাম মুশাহাদা, ঘুমন্ত অবস্থায় অন্তর চোখে দেখার জন্য ওলি হওয়া লাগে না, কামিল হওয়া লাগে না, মুমিন হওয়া লাগে না, মুসলমান হওয়া লাগে না, বেদিন কাফিরেও ঘুমন্ত অবস্থায় অন্তর চোখে দেখতে পারে। কিন্তু জাগ্রত অবস্থায় অন্তর চোখে আল্লাহকে দেখতে হইলে অবশ্যই ওলি কামিল হওয়া লাগে। বেশ কম বুঝে আসলো কিনা, অন্তর চোখের দেখা কি সবারই একরকম না কোনটা স্বপ্ন আর কোনটা মুশাহাদা? স্বপ্ন যুগে ঘুমের মধ্যে অন্তর চোখে কিছু দেখতে হইলে মুমিন হওয়া লাগে না কাফিরও দেখে? কাফিরও দেখে। হ্যাঁ, অন্তর চোখে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখতে হইলে অব অবশ্যই ওলিয়ে কামিল হওয়া লাগে। এবং সেই হওয়াটার পথ কি? সেই হওয়ার একটা পথ আছে, পথের কয়েকটা স্টেশন আছে, সবগুলি স্টেশন পার হইলে আপনিও জাগ্রত অবস্থায় অন্তর চোখে আল্লাহকে দেখতে পাবেন। এই পথগুলি কি কি? প্রথম নম্বর পথ হইল, প্রথম নম্বরের পথ হইল মুজাহাদা, প্রথম নম্বর পথ হইল রিয়াজত, দুই নম্বর পথ হইল মুজাহাদা। পথের প্রথম স্টেশনের নাম হইল রিয়াজত, দুই নম্বর স্টেশনের নাম হইল মুজাহাদা, তিন নম্বর স্টেশনের নাম হইল মুরাকাবা, চতুর্থ স্টেশনে গিয়েই আপনি অন্তর চোখে আল্লাহকে দেখবেন, ওইটার নাম মুশাহাদা। রিয়াজত, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, জাগ্রত অবস্থায় অন্তর চোখে দেখার পথের চারটা স্টেশন আছে। পয়লা স্টেশনটার নাম রিয়াজত, দুই নম্বর স্টেশনের নাম মুজাহাদা, তিন নম্বর স্টেশনের নাম মুরাকাবা, চার নম্বর স্টেশনের নাম মুশাহাদা। ওই চার নম্বর স্টেশনে গিয়েই আপনি অন্তর চোখে আল্লাহকে দেখতে পাবেন। এই ব্যাপারে আর একটু আলোচনা করতে পারি, আপনারা মনোযোগে শুনবেন। রিয়াজত কাকে বলে, মুজাহাদা কাকে বলে, মুরাকাবা কাকে বলে, মুশাহাদা কাকে বলে, বুঝার পরে বুঝবেন অন্তর চোখে আল্লাহকে কিভাবে দেখা যায়। এবং দেখতে গিয়া চার রকমের ব্যবধান হয়। প্রথম পর্যায়ে যারা অন্তর চোখে আল্লাহরে দেখে তাদের নাম নবীগণ, দ্বিতীয় পর্যায়ে যারা অন্তর চোখে আল্লাহরে দেখে তাদের নাম সিদ্দিকগণ, তৃতীয় পর্যায়ে যারা অন্তর চোখে আল্লাহরে দেখে তাদের নাম শহীদগণ, চতুর্থ পর্যায়ে যারা অন্তর চোখে আল্লাহরে দেখে তাদের নাম সালেহগণ। আপনারা এখানে যারা যারা বসে আছেন, চতুর্থ নম্বর আল্লাহ দেখতেওয়ালা আপনারাও হতে পারেন। এখানে যারা যারা বসে আছেন সবাই চতুর্থ নম্বরের আল্লাহ দেখতেওয়ালা আপনারাও হতে পারেন, কিন্তু তিনটা স্টেশন পার হতে হবে। কটা স্টেশন পার হওয়া লাগবে? পয়লা নম্বর স্টেশনটার নাম রিয়াজত। এবার বুঝুন রিয়াজত কি? যত রকমের গুনার কাজ আছে, যত রকমের পাপের কাজ আছে, এইগুলির থেকে বেঁচে চলার জন্য একটা ট্রেনিং আছে, এই ট্রেনিংটার নাম রিয়াজত। গুনার কাছ থেকে বাঁচার জন্য ট্রেনিং লাগে। যারা গুনার থেকে বাঁচার জন্য ট্রেনিং গ্রহণ করে নাই, এরা নিজের ইচ্ছায় কোনোদিনও চিরস্থায়ী ভাবে গুনার থেকে বাঁচতে পারবেই না। বুঝে থাকলে বলুন, ইচ্ছা থাকলেই গুনার থেকে বাঁচা যায় না? গুনার থেকে বাঁচার জন্য ট্রেনিং আছে। এই ট্রেনিং গ্রহণ না করা পর্যন্ত আপনারা গুনা পরিহার করে জীবন যাপন করতে পারবেনই না। একজন লোক থাকলে দাঁড়ায় বলতে পারেন, আমি কোন প্রশিক্ষণ গ্রহণ করি নাই, আমি গুনার থেকে সারা জীবন বাঁচিয়া চলতে পারি। আছেন কোন বাহাদুর? একজনও নাই। গুনার থেকে বাঁচিয়া চলার জন্য ট্রেনিং আছে, সেই ট্রেনিং গ্রহণ করতেই হবে। গুনার থেকে বাঁচার জন্য যে ট্রেনিং আছে, সেই ট্রেনিং যারা গ্রহণ করবে না, এরা ইচ্ছা থাকা সত্ত্বেও গুনার থেকে বাঁচতে পারবে না। এই ট্রেনিং এর একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ভিন্ন পুরুষের জন্য ভিন্ন নারীকে কু নজরে দেখা গুনা না সওয়াব? সওয়াব না গুনা? ভিন্ন পুরুষের জন্য ভিন্ন নারীকে দেখা গুনা। এই গুনার থেকে বাঁচার সহজ ট্রেনিং কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রেনিং কোর্স দিয়া কোরআনের আয়াতে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াইহফাযু ফুরুজাহুম। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন রাস্তায় চলার সময় দৃষ্টি নিচের দিকে রাখে। এর অর্থ কি? ডান দিকে চাইলে গুনাহ হবে না? বাম দিকে চাইলে গুনাহ হবে না? উপর দিকে চাইলে গুনাহ হবে না? সামান দিকে চাইলে গুনাহ হবে না? আপনি ডান দিকে চাইয়া বিল্ডিং দেখেন, কোনো গুনাহ হবে না। বাম দিকে চাইয়া গাছ দেখেন, কোনো গুনাহ হবে না। সামান দিকে চাইয়া ফুলের বাগান দেখেন, কোনো গুনাহ হবে না। তাহলে ডান দিকে সাইয়া বিল্ডিং দেখলে যদি গুনা না হয়, বাম দিকে সাইয়া গাছ দেখলে যদি গুনা না হয়, সামন দিকে সাইয়া ফুলের বাগান দেখলে যদি গুনা না হয়, আল্লাহ কেন পরিষ্কার ভাষায় কোরআনের আয়াতে বলেন, ইমানদার পুরুষদেরকে বলুন রাস্তায় চলার সময় দৃষ্টি যেন নিচের দিকে রাখে? এটা একটা রিয়াজত, এটা একটা রিয়াজত। কি রিয়াজত? তুমি যদি এটা অভ্যাস করতে পারো, পথ চলার সময় দৃষ্টি নিচের দিকে দেখে যদি তুমি পথ চলার অভ্যাস করতে পারো, তুমি বিল্ডিং দেখার জন্য ডান দিকে তাকাও না, এটা যদি তোমার অভ্যাসে পরিণত হইয়া যায়। তুমি গাছ দেখার জন্য বাম দিকে তাকাও না, এটা যদি তোমার অভ্যাসে পরিণত হইয়া যায়। তুমি ফুলের বাগান দেখার জন্য সামান দিকে তাকাও না, এটা যদি তোমার অভ্যাসে পরিণত হইয়া যায়। কোন লেনটা নারীও তোমার সামান দিক দিয়া গেলে তোমার চক্ষু সেদিকে যাবে না। ওই গুণার থেকে বাঁচার জন্য যে ট্রেনিং গ্রহণ করেছ, এটার নাম রিয়াজত, এটার নাম রিয়াজত। বুঝে থাকলে এবার বলুন, পথ চলার সময় যে আল্লাহ কোরআনে আদেশ দিলেন দৃষ্টি নিচের দিকে রাখো, এটা কি ডাইনে ডাইনে বামে চাইলে গুণা হয় না গুণার থেকে বাঁচার রিয়াজত? এবার বুঝলেন রিয়াজত কারে কয়? রিয়াজত বুঝে থাকলে বলুন তো, এই গুণার থেকে বাঁচার মতো ট্রেনিং গ্রহণ না করলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও গুণার থেকে বাঁচতে পারবে? পারবে না। এই রিয়াজত হাসিল হওয়ার আগে আগে তুমি চেষ্টা করতেছো নিচের দিকে চাইয়া চলার, তারপরও হঠাৎ তোমার অনিচ্ছা বসতি দৃষ্টি ওইদিকে চলে যায়, দৃষ্টি ওইদিকে চলে যায়, দৃষ্টি ওইদিকে চলে যায়। এই অবস্থায় রিয়াজতের স্টেশন পার হওয়ার আগেই যদি কোনো বেফর্দা নারী তোমার চোখের সামনে পড়ে যায়, যেহেতু আমি ডাইনে বাই তাকাই, আমি নিচের দিকে চাইয়া আছি না, ডাইনে বাই তাকাই, কাজে কোন বেফর্দা নারী আমার ডাইনে আসলে আমি যখন ডাইনে তাকাইব তখন সেই নারীটা আমার চোখে পড়বে কিনা? পড়বে। তখন আসবে মুজাহাদার, মুজাহাদার স্টেশন। কিসের স্টেশন? এখনের মুজাহাদা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, কোন ভিন্ন নারীর উপর যদি আমার দৃষ্টি পড়ে যায় তবুও কি আমি গুনাগার হব? রাসূল জবাবে বলেন, ইয়া আলী, লাকান নজরাতুল উলা লান নজরাতুস সানিয়া, তোমার অনিচ্ছা বশত যে দৃষ্টি পড়ে গেল এর জন্য তোমার গুনাহ হবে না, কিন্তু সাথে সাথে যদি তুমি দৃষ্টি ফিরাইয়া নিতে পারো। একটা যুবক পুরুষের দৃষ্টিতে একটা যুবতী নারী পড়ে গেল, সাথে সাথে দৃষ্টিটা ফিরাইয়া নেওয়া আরামদায়ক না কষ্টদায়ক? এই কষ্টটা স্বীকার করার নাম মুজাহাদা, এই কষ্টটা স্বীকার করার নাম। এবার বলেন, রিয়াজত বেশি কঠিন না মুজাহাদা বেশি কঠিন? বুঝেন নাই কথা? রিয়াজত কঠিন না মুজাহাদা কঠিন? রিয়াজত মোটেও কঠিন না, রিয়াজত শুধু একটা অভ্যাসের নাম, করে নিলেই আপনি গুণার থেকে বাঁচতে পারেন। এই অভ্যাস যারা করে না, এরা কঠিন স্টেশনের সম্মুখীন হয়, এদের মুজাহাদা করতে হয়। অর্ধ উলঙ্গ নারী আপনার চোখের সামনে পড়ে গেল, উলঙ্গ নারী আপনার চোখের সামনে পড়ে গেল, যুবতী নারী আপনার চোখের সামনে পড়ে গেল, তখন দৃষ্টি ফিরাইয়া নেওয়া সহজ নয়, অত্যন্ত কঠিন, বড় কষ্ট হয়, মনে বড় আঘাত লাগে। সেই আঘাত সহ্য করেও যদি আপনি জাহান্নামের আগুনকে ভয় করে দৃষ্টি ফিরাইয়া নিতে পারেন, এই কষ্ট স্বীকার করার অবস্থাটার নাম হইল মুজাহাদা। এই মুজাহাদার স্টেশন আপনি পার হইয়া যাইতে পারলে, যেই লোক সামনে উলঙ্গ যুবতী নারী পড়লেও সাথে সাথে দৃষ্টি ফিরাইয়া নিতে পারে, এই কন্ট্রোলিং পাওয়ার যার অর্জন হইয়া গেল, এই লোকটা জগতের সব কিছুর থেকে নিজের ধ্যান খেয়ালকে মুক্ত করিয়া একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে, এই অবস্থাটার নাম মুরাকাবা। এই অবস্থাটার নাম মুরাকাবা। এই অবস্থায় মুরাকাবায় বসলে পরে যেমন ভাবে ঘুমাইলে আপনি অন্তর চোখে অনেক কিছু দেখতে পারেন, ঠিক তেমনি ভাবে জাগ্রত অবস্থায় আপনি মুরাকাবায় বসলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারেন। এই বিষয়টা বুঝাইয়া পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, চশমে বান্দা গুশে বান্দা লাব্বে বান, চশমে বান্দা গুশে বান্দা লাব্বে বান, গর না বিনি নূরে হক বর মা বেখান। তোমার চামড়ার চক্ষুকে হারাম জিনিস দেখার থেকে বন্ধ করো, তোমার চামড়ার কানকে হারাম আওয়াজ শোনার থেকে বন্ধ করো, তোমার চামড়ার মুখটাকে হারাম খাদ্য থেকে বন্ধ করো, রিয়াজত মুজাহাদা মুরাকাবা হাসিল হবে, অন্তর চোখে তুমি আল্লাহকে দেখতে পাবে। এই ওয়াজগুলি আমি কোন সমাজে বসে বসে করতেছি? যে সমাজের মানুষ গড়ে নিজের ঘরের কোনায় বসে বসে যখন উলঙ্গ নারী দেখার সুযোগ না পায়, তখন অন্তত সেই নারীর ল্যাংটা ছবিটাও যেন ঘরের ভিতরে দেখা যায়, তার জন্য ঘরের কোনায় টেলিভিশন ফিট করে আছে। বেফর্দা নারী তো রাস্তায় বের হলে আমার চোখের সামনে পড়বে, আমার ঘরের ভিতরে তো কোন বেফর্দা নারী আমি পাবো না, সেখানে অন্তত বেফর্দা নারী না পাইলেও বেফর্দা নারীর ল্যাংটা ছবিটা যেন দেখা যায়, এই জন্য আমার ঘরের কোনায় টেলিভিশনটা ফিট করা আছে। এমন সমাজে আমি এমন একটা ওয়াজ করলাম, এটা কি ফিট? এই ওয়াজটা কি এই সমাজের জন্য ফিট না আনফিট? এটা তো আনফিট একটা ওয়াজ হইল, আমি বুঝি এটা একটা আনফিট ওয়াজ হইল। যে সমাজের যুবক পুরুষেরা রাস্তায় গিয়া রাস্তায় গেলে পরে ভিন্ন নারী দেখার দেখার প্রশ্ন, নিজের ঘরের ভিতরে একা একা বসা থাকলে ভিন্ন নারী উলঙ্গ নারী অর্ধ উলঙ্গ নারী দেখার কোন সুযোগই হয় না, সেখানেও যেন ভিন্ন নারী উলঙ্গ নারী অর্ধ উলঙ্গ নারীর ছবিটা অন্তত দেখা যায়, তার ব্যবস্থাটা মুসলমানের ঘরের কোনায় কোনায় ফিট করা আছে এমন জায়গার মধ্যে আমি আল্লাহ দেখার ওয়াজ করতেছি। এটা কি ওয়াজ হইল? ফিট হইব নিয়ে গেল। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলহি চিরকালের জন্য মূলনীতি নির্ধারণ করিয়ে দিয়া গেছেন, চশমে বন্ধ গুশে বন্ধ লব্বে বন গরনাবিনি নূরে হক বর্মা বেখন, হারাম জিনিস দেখার থেকে যদি চোখ বন্ধ করতে পারো তাহলে তোমার রিয়াজত হাসিল হইতে পারে, মুরাদ মুজাহাদা হাসিল হইতে পারে, মুরাকাবা হাসিল হইতে পারে, অন্তর চোখে তুমি আল্লাহকে দেখতে পারো। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, আমাদের বর্তমান সমাজের মুসলমানদেরকে আল্লাহ দেখা বুঝানি কঠিন কেন? বুঝেন নাই প্রশ্নের জবাবটা? আমাদের বর্তমান সমাজের মুসলমানদের আল্লাহ দেখা বুঝানি কঠিন কেন? কারণ আল্লাহ দেখার রাস্তাগুলি সে নিজের হাতে বন্ধ করে দিয়েছে, আল্লাহ দেখার রাস্তাগুলি নিজের হাতে বন্ধ করে দিয়েছে, এই জন্য এই সমাজের মুসলমানদেরকে আল্লাহ দেখা বুঝানি বড় কঠিন। তো মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, চার দল মানুষ অন্তর চোখে আল্লাহকে দেখতে পারে। কত দল? প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ, তৃতীয় দলের নাম শহীদগণ, চতুর্থ দলের নাম সালেহগণ। এবার চার দলের ব্যবধান তফসিরের কিতাবে লেখা আছে, যে সমস্ত লোকে অন্তর চোখে আল্লাহকে দেখে ডাইরেক্ট এবং নিকটবর্তী তাদের নাম নবীগণ, ডাইরেক্ট এবং নিকটবর্তী। আপনারা আমার চেহারা দেখতেছেন কিনা আয়নার মাধ্যমে না ডাইরেক্ট? নিজের চেহারাটাও ডাইরেক্ট দেখেন, নিজের চেহারাটাও ডাইরেক্ট দেখেন। নিজের চেহারা দেখতে গেলে মাধ্যম লাগবে কিনা? কিসের মাধ্যম? আয়নার মাধ্যম। তাহলে দেখা দুই রকম আছে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। আল্লাহ দেখা দুই রকম আছে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। আল্লাহকে যারা ডাইরেক্ট দেখে অন্তর চোখে নিকটবর্তী অবস্থায় এদের নাম নবীগণ, আল্লাহকে যারা ডাইরেক্ট দেখে দূরবর্তী অবস্থায় এদের নাম সিদ্দিকগণ। আল্লাহকে যারা অন্তরকে আয়না বানাইয়া সেই আয়নার মাধ্যমে দেখে নিকটবর্তী অবস্থায় এদের নাম শহীদগণ। আল্লাহকে যারা ইনডাইরেক্ট দেখে অন্তরকে আয়না বানাইয়া দূরবর্তী অবস্থায় তাদের নাম সালেহগণ। এই হইল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণের আধ্যাত্মিক পরিচয়। এই চার দল মানুষ যে পথে জীবন যাপন করেছে দুনিয়ায়, এই পথে যারা জীবন যাপন করবে দুনিয়ার যে কোনো মানুষ এই পথে সুজা জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার এই সুজাফতের দুয়াটাই সূরা ফাতিহার মূল আলোচ্য বিষয়। এই বিষয়টাই ত্রিশ পারা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সূরা ফাতিহার তাফসীরের আলোকে ত্রিশ পারা কোরআনের মূল বিষয়বস্তু বুঝার, সেই বিষয়বস্তু হাসিল করার এবং সুজা পথে জান্নাতে পৌঁছার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়াতে শামিল হইয়া যাবেন। মাসিক দাওয়াত নামে একটা মূল্যবান পত্রিকা হুজুর বাইর করেন, এই পত্রিকার যে আমি দেখছি এই বর্তমান সংখ্যাতে অনেক মূল্যবান জরুরি কথাবার্তা আছে, আপনারা যাওয়ার সময় সংগ্রহ করিয়ে নিয়ে যেতে পারবেন। নিলে উনার তেমন কোন ফায়দা হবে না, আপনাদের ফায়দা হবে। মাসিক দাওয়াত নামে একটা পত্রিকা হুজুরের প্রকাশিত হুজুরের সম্পাদিত, এই পত্রিকাটার মধ্যে অনেক জরুরি কথা আপনাদের জানার মতো আছে, যাওয়ার সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।